الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال الله سبحانه وتعالى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون وقال عليه الصلاة والسلام المؤمنون هينون لينون كالجمل الآنف إن قيد إن قاد وإن أنيخ على صخرة استناخ أو كما قال عليه الصلاة والسلام میرے محترم دوستو بزرگو عزیزو اپنے آپ کو اللہ کے یہاں اس کام کے لیے قبول کروانا اصل ہے اور اس کام کے لیے اللہ تعالیٰ کے یہاں اپنے آپ کو قبول کروانے کے لیے قابلیت مالیت اور حکومت اور اثر رسوخ یہ کوئی چیز نہیں ہے بلکہ اس کام کے لیے اپنے آپ کو اللہ کے یہاں قبول کروانے کے لیے جو شرط ہے وہ صفات قبولیت ہے. صفات قبولیت یہ شرط ہے اللہ کے یہاں اس کام کو اس کام کے کرنے کے لیے اپنے آپ کو اللہ کے یہاں قبول کرانے کے لیے صفات قبولیت ہے, قابلیت شرط نہیں ہے. ایک حدیث کا مفہوم ہے کہ اس محنت کے لیے صفات قبولیت اصل ہے, قابلیت اصل نہیں ہے. اس لیے اللہ رب العزت انبیاء علیہ الصلاۃ والسلام کو تین قسم کی ابتلاءات کے اندر مبتلا کرتے ہیں. جب انبیاء علیہ السلام ان تینوں لائنوں سے اللہ کے حکموں کو پورا کر دیتے ہیں تو اللہ تعالیٰ انہیں اپنے کام کے لیے منتخب فرما لیتے ہیں. یہ انتخاب اللہ تعالیٰ کی طرف سے ہوتا ہے ان صفات قبولیت پر جو صفات اللہ تعالیٰ کی طرف سے مطلوب ہیں. اس میں سب سے بنیادی چیز وہ یہ ہے کہ اللہ رب العزت فرشتوں سے لے کر عام انسانوں تک اپنی طبیعت اپنی چاہت اور اپنے معمول کے خلاف حکم لائیں گے کہ یہ ہمارے اس حکم کو کتنا پورا کرنے والے ہیں. سب سے پہلا امتحان فرشتوں کا ہے, پھر انبیاء کا ہے, پھر انسانوں کا ہے, عام امت کا ہے. سب سے پہلا امتحان فرشتوں کا ہے, پھر انبیاء کا ہے, پھر آپ کے صحابہ اور پوری امت کا امتحان ہے. ہماری طرف سے ملنے والے حکم کو اللہ تعالیٰ کا میں دستور عرض کر رہا ہوں, ہماری طرف سے ملنے والے حکم کو اگر تم نے بغیر کسی تامل کے اور بغیر کسی تردد اور شک کے اور بغیر کسی تاخیر کے پورا کر دیا تو تم ہمارے کام کے قابل ہو, اور اگر اس کو پورا نہیں کرتے ہو تو تمہیں اطاعت کرنے والوں کی سب سے باہر نکال دیا جائے گا. میری بات توجہ سننی ہوگی کہ تمہیں اطاعت کرنے والوں کی سب سے باہر نکال دیا جائے گا. یہ حکم اپنے معمول, اپنے جذبے, اپنے مقام, اپنے درجے اور اپنی حیثیت کے خلاف ہوگا. یہ اللہ کی طرف سے امتحان ہے کہ ہمارے حکم کو کتنا پورا کر سکتے ہیں کہ ان سے ہم کام لیں. چنانچہ پہلا امتحان ملائکہ کا ہے. وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ. یہ امتحان تھا فرشتوں کا کہ اب تک کی عبادت سے, اب تک کی اطاعت سے اللہ تعالی کے حکم کو اپنی چاہت, اپنی طبیعت, اپنے مقام, اپنی حیثیت کے خلاف ملنے والے حکم کو پورا کرنے کی استعداد کتنی پیدا ہوئی ہے. اس امتحان میں ابلیس فیل ہو گیا اور فرشتوں کی جماعت سے نکلنے کا جو بنیادی سبب بنا ہے وہ اپنی قدامت, اپنا پرانا پن, اپنی حیثیت. یہ فرشتوں کی جماعت سے نکلنے کا سبب بنا ہے کہ یہ میرے ساتھ زیادتی ہے کہ میں قدیم ہوں, یہ جدید ہے, میں آگ سے ہوں جس میں نور اور بلندی ہے, یہ مٹی سے بنا ہے, اس میں سیاہی ہے اور اس میں پستی ہے. اعلیٰ کو ادنا کی طرف جھکانا یہ زیادتی ہے. شیطان کے کفر کا, شیطان کے کفر کا سبب اللہ کا انکار نہیں ہے بلکہ اللہ کے اس امر کا انکار ہے جو امر اس کی طبیعت اور اس کے درجے کے خلاف تھا. میں ضروری بات عرض کر رہا ہوں, اس امتحان میں ابلیس فیل ہو گیا اور فرشتوں کی جماعت سے نکال دیا گیا. دوسرا امتحان نحمد و نصلی علی رسوله الکریم, اما بعد, میرے محترم دوستو بزرگو, انہیں اللہ تعالی حمد و ثنا پر حضور صلی اللہ علیہ وسلم اور درود شریف پاٹ کرار پرے قرآن کریمের বিভিন্ন জায়গা থেকে কয়েকখান আয়াত এবং আহাদিসে মুবারাকাত থেকে একটা হাদিস, একখান হাদিস তেলাওয়াত করেন. এরপরে বলেন যে এখানে এই কামের দ্বারা মকসাদ হলো এটা যে আমি আমাকে, আমরা আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে এই কামের জন্য মকবুল বানানো, এটা হলো মকসাদ. যে আমরা যেন আল্লাহ তাআলার দরবারে এই কামের জন্য নিজেকে কবুল করাইতে পারি, এটা হলো মাকসাদ. আর আল্লাহ তাআলার কাছে এই কামের জন্য কবুল হওয়ার জন্য কোন মাল, কোন দৌলত, কোন ডিগ্রি, কোন পাওয়ার, কোন প্রভাব, কোন উঁচা বংশের হওয়া, এগুলো কোনোটাই শর্ত না. এর কোনোটাই আল্লাহ তাআলা শর্ত হিসেবে রাখেন নাই. এই কামের জন্য আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো এটা যে কিছু সিফত, কিছু গুণ, যে গুণগুলা যদি আমার মধ্যে আসে তো আল্লাহ তাআলা এই কামের জন্য আমাকে কবুল করবেন. বলেন যে জন্য বলা হয় যে আল্লাহ তাআলার কাছে যোগ্যতার কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে মূল্য হলো উপযুক্ততা। উপযুক্ততার যোগ্যতার মূল্য না, গ্রহণযোগ্যতার মূল্য। কে গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে, এইটাই মূল্যবান, এইটাই দামি, এইটাই কিমতি। কে যোগ্য এটার কোনো মূল্য নাই, গ্রহণযোগ্যতার মূল্য। আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস-সালাতু ওয়াস-সালামগণকে যে কামের জন্য কবুল করছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে ইমতিহান নিছেন। যেমনিভাবে সর্বপ্রথম ইমতিহান নিছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে, তারপরে যে তারা আল্লাহ তাআলার কাছে যোগ্য হিসাবে নিজেকে প্রমাণ করতে পারছে কিনা, এরপরে নবীদেরকে আল্লাহ তাআলা ইমতিহান নিছেন, তিন রকমের ইমতিহান নিছেন। এরপরে সমস্ত মানুষদেরকে, সাহাবা থেকে শুরু করে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ইমতিহান নেবেন। যদি ইমতিহানে পাশ করতে পারে তাহলে তো আল্লাহ তাআলা তাকে দিয়ে কাম নেবেন, আর যদি ইমতিহানে পরীক্ষায় পাশ না করতে পারেন তাহলে আল্লাহ তাআলা তাকে মকবুল বান্দাদের কাতারের থেকে দূরে নিক্ষেপ করে দিবেন। মকবুল বান্দাদের সাথে আর আল্লাহ তাআলা তাকে রাখবেন না। এটা হাদিসের মফহুম যে যোগ্যতা কোনো শর্ত না, শর্ত হলো গ্রহণযোগ্যতা। কে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হইতে পারে? সর্বপ্রথম আল্লাহ তাআলা ইমতিহান নিলেন ফেরেশতাদের। ফেরেশতাদের ইমতিহান কিভাবে নিলেন? আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন যে তোমরা আদমকে সিজদা করো। আর এই যে আল্লাহ তাআলা যে ইমতিহান নেবেন, আল্লাহ তাআলা হুকুমের মাধ্যমে ইমতিহান নেবেন, যেই হুকুমটা আমাদের স্বভাব, আমাদের অভ্যাস, আমার অবস্থান, আমার যোগ্যতা, আমার সবকিছুর বিপরীত হবে, এইরকম হুকুম দিয়ে আল্লাহ তাআলা ইমতিহান নেবেন। যে নাকি হুকুম আসার পরে চাই ফেরেশতা হোক, চাই নবী হোক, চাই সাধারণ মানুষ হোক, এই হুকুম আসার পরে কেউ যদি নিজের যোগ্যতা, নিজের সম্পদ, নিজের অবস্থান, নিজের মাকাম, এই সব কিছুকে ভুলে যে একমাত্র আল্লাহ তাআলার হুকুম হওয়ার কারণে, আল্লাহ তাআলার হুকুম হওয়ার কারণে ওটাকে পুরো করবে, তো সে ইমতিহানে পাশ হবে, তাকে আল্লাহ তাআলা বের করবেন না, তাকে আল্লাহ তাআলা দূরে নিক্ষেপ করবেন না। যদি হুকুম আসার পরে সে দেখে যেটা তো আমার সাথে আমার অবমূল্যায়ন করা হলো, আমার অবমূল্যায়ন করা হলো, আমাকে কেন এই হুকুম দেওয়া হলো, যেমনটি ঘটলো ফেরেশতাদের জন্য যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, ওয়াইজ কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা যখন হুকুম দিলেন, আল্লাহ বলেন যে আমি যখন নাকি বললাম ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো, সকল ফেরেশতাই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। অথচ বানানের দিক দিয়ে তাদের যে মাদ্দা ধাতু, এটা মানুষকে বানানের মাদ্দা এবং ধাতুর চেয়ে অনেক শ্রেষ্ঠ। ফেরেশতারা তার কোনোটার দিকেই দৃষ্টিপাত করলেন না, ওনারা দেখলেন যে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন সিজদা করার, সাথে সাথে সিজদায় ঝুঁকে পড়লেন। কিন্তু বাদ সাধলো ইবলিসের ব্যাপারে, ইবলিস সিজদা করার থেকে অস্বীকার করে দিল। কারণ সে বলল যে আমাকে তো আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, যে আগুন সবসময় ঊর্ধ্বের দিকে ধাবিত হয়, ঊর্ধ্বের উপরের দিকে যাইতে থাকে, ঊর্ধ্বমুখী থাকে, আর সেটা থাকে আলোকিত। এটা তো অনেক বেশি উন্নত মানের ধাতু, আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে, যে মাটি ময়লা কদর্য থাকে পায়ের নিচে, তো তার বানানো ধাতুর চেয়ে আমার বানানো ধাতু অনেক মূল্যবান, অনেক দামি, সুতরাং এটা আমার উপর জুলুম, এটা আমার উপর জুলুম, আমার চেয়ে নিকৃষ্ট দে তার যে তাকে আমাকে তাকে সিজদা করার জন্য আমাকে হুকুম দেওয়া হইলো, এটা আমার উপর জুলুম হইলো। বাস ইবলিস এখানে যে ইমতিহান ছিল, ইমতিহানে ফেল করলো। সে তার অবস্থার দিকে দেখলো, সে তার অবস্থানের দিকে দেখলো, সে তার সৃষ্টির মূল ধাতুর দিকে দেখে আল্লাহ তাআলার হুকুমকে সে উপেক্ষা করে দিল। আল্লাহ তাআলার নিয়ম, যেটা আল্লাহ তাআলার নিয়মকে চালাইলেন ইবলিসের উপরে, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাতারের থেকে নিক্ষেপ করে তাকে দূরে ফেলে দিলেন। সে বলতে চাইতেছিল এই কথাটা যে আমি তার চেয়ে আগে, আমার জন্ম অনেক আগে আর এর জন্ম পরে, আর আমাকে নাকি বলতেছে একে সিজদা করতে হবে। আমার জন্ম আগুনের থেকে, তার জন্ম মাটির থেকে, আগুন আর মাটির মধ্যে আসমান জমিনের পার্থক্য, আর তাকে বলতেছে, আমাকে বলতেছে তাকে সিজদা করতে, এটা আমার উপর জুলুম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, অথচ এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমতিহান ছিল, সকল ফেরেশতা উপলব্ধি করতে পারলো, কোনো অনুধাবন করতে পারলো, কিন্তু ইবলিস এই কথাটা উপলব্ধি করতে না পারার কারণে সিজদার থেকে অস্বীকার করে দিল। আল্লাহ তাআলা তার কানুনকে জারি করে দিলেন যে ইমতিহানের জন্য যে হুকুম দেওয়া হবে, এই হুকুমকে যে পালন করবে না নিজের অবস্থার অবস্থানের কারণে, নিজের যোগ্যতার দিকে দৃষ্টি করে তাকে আমি মকবুল বান্দাদের সব থেকে, কাতারের থেকে তাকে আমি দূরে নিক্ষেপ করে দেব। دوسرا امتحان ہے انبیاء علیہ السلام کا، یہ امتحان بھی بڑا سخت ہوتا ہے۔ اللہ تعالیٰ نے ابراہیم علیہ السلام کو تین لائنوں سے مبتلا فرمایا، ایک اپنے جذبات کو قربان کرنے اور دعوت کی لائن کی تقاضوں پر اپنے تقاضوں کو قربان کرنے، اور اپنے خاندان کو ایسے علاقے میں حکم پر چھوڑ دینا جہاں ایک انسان کے پلنے کا کوئی انتظام نہیں تھا۔ ایک اس لائن کا ابتلا۔ دوسرا سب سے زیادہ محبت کرنے والی چیز، اپنے جسم کا حصہ، اپنی اولاد، اس کو حکم پر ذبح کر دینا۔ اور تیسرے وہ احکام، جو احکام شریعت کی لائن سے اور فطرت کی لائن سے اور دینی احکامات ہیں، ان تمام صفات کو اور احکام کو اپنے اندر پورا کر کے دکھلا دینا۔ ابراہیم علیہ السلام نے ان کو سب کو پورا کر کے دکھلایا۔ اللہ تعالیٰ نے فرمایا انی جاعلک للناس اماما، کہ ابراہیم ہم تمہیں امام ملت بنانے والے ہیں، قیامت تک آنے والی امت ملت ابراہیمی پر ہے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم کو ملت ابراہیمی کا حکم ہے۔ سب سے اچھا دین اس شخص کا ہے جو ملت ابراہیمی پر ہے۔ لیکن یہ امتحان، اتنے سخت امتحانات ہیں کہ اس سے ابراہیم علیہ السلام کو گزارا گیا ہے۔ سب سے پہلا امتحان یہ کہ تم ہماری توحید کی آواز لگاؤ، اس مقابلے میں جو چیز بھی آئے ان کے مطالبات کو اگر پورا کر دیا تو ہماری اطاعت کا حق ادا نہیں کیا، اور اگر ہماری اطاعت کا حق ادا کر دیا تو ہم یہ ساری رکاوٹیں تمہارے راستے سے ہٹانے والے ہیں۔ ابراہیم علیہ السلام نے اللہ کی توحید اور دعوت الی اللہ کے ذریعے اللہ تعالی کے اس حکم کو جو پورا کیا ہے، اس حکم کے پورا کرنے میں جو حالات پیش آئے، ساری نمرودیت خلاف، ساری پبلک خلاف، ابراہیم علیہ السلام کو آگ میں ڈالا جانا یہ اپنے بتوں کی مدد کرنے کے لیے، اللہ تعالیٰ نے امتحان دوسرا لیا کہ دیکھنا یہ ہے کہ جب سارا ماحول ان کے خلاف ہو جائے تو یہ حق پر اور حکم پر کتنا باقی رہتے ہیں۔ ایسا تو نہیں کہ دعوت الی اللہ لے کر کھڑے ہوئے ہوں اور شکلوں کے انکار پر جب شکل مقابلے پر آئیں تو یہ شکلوں کے مطالبات کو پورا کر دیں۔ ابراہیم علیہ السلام نے ہر شکل کا انکار کیا، یہاں تک کہ ابراہیم علیہ السلام کو ایسی آگ میں ڈالا جانا طے کیا گیا جس آگ سے پرندہ گزر نہیں سکتا تھا۔ اس وقت مدد کے لیے حضرت جبرائیل علیہ السلام مدد کے لیے آئے. ابراہیم علیہ السلام کا یہ امتحان تھا, جبرائیل کی آمد مدد کے لیے نہیں ہے, کیونکہ اللہ تعالی مدد کے کرنے میں ملائکہ کے محتاج نہیں ہیں. جبرائیل کی آمد اس امتحان کے لیے تھی کہ مدد ہم سے چاہتے ہو یا ہمارے غیر سے چاہتے ہو. ابراہیم علیہ السلام نے جبرائیل علیہ السلام کی مدد کا انکار فرمایا, اما الیک فلا, ہمیں آپ کی حاجت نہیں ہے. اس امتحان سے بھی گزر گئے, اس امتحان سے بھی گزر گئے. آگے ایک اپنی طبیعت, اپنی چاہت جس کو اولاد کہتے ہیں, اولاد سے محبت کون نہیں کرتا؟ انبیاء علیہ السلام بڑھاپے میں بھی اللہ سے اولاد مانگتے ہیں. اولاد کی چاہت کسے نہیں ہوتی, یہ فطری تقاضا ہے. لیکن ہمارے اولاد چاہنے اور انبیاء علیہ السلام کے اولاد چاہنے میں ایک بڑا فرق یہ ہے کہ یہ اولاد کی تمنا کرتا ہے, مالدار ہوتا ہے تو مال کا وارث بنانے کے لیے, حاکم ہے تو حکومت کا وارث بنانے کے لیے, زمیندار ہے تو زمیندار کا مالک بنانے کے لیے یہ اولاد مانگتا ہے. انبیاء علیہ السلام اللہ سے اولاد چاہتے ہیں اس امانت کی آئندہ حفاظت کرانے کے لیے جو امانت دین کی اللہ کی طرف سے لے کر آئے ہیں. وہ اولاد چاہتے ہیں اقامت صلات کے لیے, ربنا لیقیم الصلاۃ, یہ دعا مانگی ہے اولاد کے لیے. لیکن جب اللہ تعالیٰ نے اولاد کا فرمائی تو حکم یہ فرمایا کہ اپنے بیٹے کو حکم پر ذبح کر دو, بیٹے کو حکم پر ذبح کر دو. یہ ذبح کا حکم صرف یہ دیکھنا ہے کہ یہ اس حکم کو پورا کرنے میں کوئی دیر تو نہیں کرتے. ابراہیم علیہ السلام کا بیٹے سے مشورہ کرنا, یہ مشورہ باپ کا امتحان تھا, باپ امتحان لے رہا تھا بیٹے کا, اللہ امتحان لے رہے تھے باپ کا. سلسلہ اس طرح ہے, اللہ امتحان لے رہے ہیں ابراہیم علیہ السلام کا, ابراہیم امتحان لے رہے ہیں بیٹے کا. کہ اگر یہ کہہ دے کہ میں ذبح ہونے کے لیے نہیں ہوں تو صاف بات ہو جائے گی کہ یہ بیٹا اپنے باپ کے اہل میں شمار نہیں ہوگا. اصولی بات ہے, یہ اصولی بات ہے. اس لیے کہ جس بیٹے نے باپ کے ساتھ نہیں دیا اللہ کے حکم پر, اس کے لیے فرما دیا انہ لیس من اہلک, لیکن بیٹا بھی باپ کا بیٹا تھا. کیونکہ اللہ کا دستور ہے کہ جو لوگ دعوت الی اللہ میں اور اللہ کے حکموں کو پورا کرنے میں اپنی جان اور مال اولاد کو کھپائیں گے, اللہ تعالیٰ ان کی اولادوں کو قیامت تک کے لیے کسی خیر سے محروم نہیں کریں گے. یہ کسی خیر سے محروم نہیں کیے جائیں گے. جن کے بڑے اللہ کی پوری اطاعت پر ہوں گے ان کے بعد والے ان اس خیر سے محروم نہیں کیے جائیں گے. اللہ تعالیٰ نے حکم فرمایا کہ ابراہیم بیٹے کو ذبح کرو. بیٹے سے پوچھا فنظر ما ذا ترى, بیٹے کا جواب ہے افعل ما تؤمر, جو حکم ملا ہے پورا کیجئے, حکم ملا ہے پورا کیجئے. اس حکم کو بیٹے کو ذبح کرانا یہ عقل اس حکم کو تسلیم نہیں کرتی کہ کیوں, اس معصوم کی کیا خطا ہے اور میری کیا غلطی ہے, میرے ساتھ یہ کیوں ہوا, میرے ساتھ یہ کیوں ہو رہا ہے. میرے ایک بچے کو ذبح کرنے کا حکم دے رہے ہیں, لیکن امتحان ہے. بالکل اسی طرح حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنی امت کا اور اپنے صحابہ کا امتحان اسی طرح لیا ہے. آپ نے فرمایا ایک صحابی یہ اپنے والد سے سب سے زیادہ محبت کرنے والے تھے اور اپنے والد پر فدا تھے. آپ نے سارے صحابہ کے درمیان ان کا انتخاب کیا اس امتحان کے لیے اور فرمایا جاؤ اپنے باپ کا سر کاٹ کر لاؤ. صحابی سنتے ہی دوڑے بغیر کسی تاخیر کے, پوچھا کہاں جا رہے ہو؟ عرض کیا آپ کا حکم ہے, آپ کا حکم ہے, میں نہیں پوچھوں گا کہ کیا وجہ ہے, باپ نے باپ کا کیا جرم ہے, باپ سے کیا غلطی ہوئی, میں نہیں پوچھوں گا. اگر میں اس حکم کی تعمیل میں تاخیر کروں تو پھر میری محبت محمد صلی اللہ علیہ وسلم سے بڑھ کر اپنے باپ سے ہے. یہ دوڑے فوراً سنتے ہی آپ نے بلایا, فرمایا کہاں جا رہے ہو؟ کہ باپ کا سر لانے کے لیے جا رہا ہوں. آپ نے فرمایا ہمیں رشتوں کو توڑنے کے لیے نہیں بھیجا گیا بلکہ رشتوں کو جوڑنے کے لیے اور بتوں کو توڑنے کے لیے بھیجا گیا ہے. ہم نے صرف یہ دیکھنا چاہا تھا کہ تمہیں ہم سے زیادہ محبت ہے یا اپنے والدین سے زیادہ محبت ہے. اس محبت کے اور اطاعت کے امتحان میں تمہیں یہ حکم دیا گیا ہے. میں عرض کر رہا ہوں کہ یہ امتحان کا یہ سلسلہ ہے, ملائکہ کا, انبیاء کا, اولاد انبیاء کا اور صحابہ کا. لیکن ہر موقع پر یہ ملے گا کہ حکم کو پورا کر دیا گیا. کیونکہ میرے محترم دوستو, بزرگ عزیزو, دین کی بنیاد اطاعت پر ہے اور انبیاء علیہ السلام کی بعثت اطاعت کے لیے ہے. وما ارسلنا من رسول الا ليطاع باذن اللہ, ساری ہدایت کا خلاصہ اتباع سنت ہے. یہ امتحان یہ دیکھنے کے لیے ہے کہ ہمارے دین کے تقاضے جب آئیں گے تو یہ کسی تقاضے کو اپنی چاہت یا اپنی اولاد یا اپنے اہل کی وجہ سے چھوڑتے تو نہیں ہیں. اس لیے ابراہیم علیہ السلام سے اہل کو چھڑوا کر اولاد کو ذبح کروا کر اور حکم پر چھری پھروا کر اور صحابی کو یہ حکم دے کر کہ اپنے باپ کا سر کاٹ کر لاؤ, اس سے بتلایا مقصود یہ تھا کہ اطاعت کے امتحانات ایسے ہوں گے. میرے دوستو, بزرگو, عزیزو, اپنے جذبے کو قربان کرنا حکم پر, یہ پورے دین کا خلاصہ ہے اور یہ اطاعت کا تقاضا ہے. یہی امتحان آگے امت کا تھا. ایک مظلومہ عورت جس کو کوڑ کا مرض تھا, وہ بیت اللہ کا طواف کرتی تھی زمین پر گزٹ گزٹ کر. عمر رضی اللہ تعالی عنہ نے اس لیے اس کو طواف سے روک دیا کہ اس عورت کی وجہ سے لوگوں کو تکلیف ہوتی تھی. اس عورت نے حضرت عمر کے حکم پر طواف چھوڑ دیا. حضرت عمر کی شہادت ہو گئی, اس سے کہا گیا جا کر طواف کر, تجھے کوئی روکنے والا نہیں ہے. اس عورت نے کہا یہ نہیں ہو سکتا کہ میں امیر کی اطاعت کروں اس کی حیات میں اور نافرمانی کروں اس کے مرنے کے بعد, میں طواف نہیں کروں گا. یہ ہے اطاعت کے امتحانات, کہ جذبے کے خلاف حکم, حیثیت کے خلاف حکم, طبیعت کے خلاف حکم. اسی کے ساتھ ساتھ ایک بات یہ بھی عرض کر دیتا ہوں کہ تحویل قبلہ بھی صحابہ کرام کی آپ کے ساتھ اجتماعیت کو اور اطاعت کا امتحان لینے کے لیے ہوئی ہے. کہ ظہر کی نماز میں حکم آ گیا کہ آپ رخ پھیر لیں بیت المقدس سے بیت اللہ کی طرف. آپ اور آپ کے صحابہ حکم کے ساتھ ساتھ ہی گھوم گئے. کیوں؟ اللہ نے اس لیے فرمایا کینسر کے دیکھنے جاتے ہیں, الا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه. اب تک کی نماز سے ہمارے حکم کو پورا کرنے کی کتنی اطاعت, کتنی استعداد پیدا ہوئی ہے. یہ حکم نماز کے دوران آ گیا. یہ نہ کہا کہ چار رکعات پڑھ لیتے ہیں عصر سے بیت اللہ کی طرف پڑھ لیں گے, بلکہ دو رکعات بیت المقدس کی طرف, دو رکعات بیت اللہ کی طرف. نماز کے دوران ہی قبلے کو بدل دیا گیا یہ دیکھنے کے لیے کہ یہ اس نماز کو پورا کرتے ہیں یا اس نماز کو یا اس نماز کے دوران ہی اپنا رخ بدل لیتے ہیں. شراب کی حرمت کا حکم نازل ہوا, ایک صحابی نے محلے میں جا کر اعلان کر دیا کہ لوگوں شراب حرام ہو گئی. اس ایک آدمی کے مسجد سے حکم کو لے کر محلے میں اعلان کر دینا سارے مدینے کے لیے شراب چھوڑنے کے واسطے کافی ہو گیا. بلکہ حکم نازل ہوا مسجد میں, آدمی صحابی نے سن کر آ کر اعلان کیا محلے میں, اس درمیانی وقفے میں جو شراب پی گئی ہے صحابہ نے اس شراب کی بھی قے کی ہے, کیونکہ حکم نازل ہوا ہے پہلے. ہمیں خبر ہوئی ہے بعد میں, اس درمیانی وقفے میں جو شراب پی گئی ہے اس شراب کو اندر سے نکالا جائے, کیونکہ حکم نازل ہونے کے بعد ہم نے پی ہے. یہ ہے میں جو عرض کر رہا ہوں کہ اطاعت کا اور اپنے آپ کو اللہ کے حکموں کے حوالے کرنے کا جو اصل معیار اور سطح ہے وہ یہ ہے. پوری بات یاد رہی میرے محترم دوستو اور بزرگوں, اللہ رب العالمین مجھے جا کے دے کام نیبین تاکہ اللہ تعالی امتحان کربین পরীক্ষা করবেন, তার ইমতিহান নেবেন আল্লাহ তাআলা. তো ফেরেশতাদের থেকে যে ইমতিহান নেওয়া হলো এটা তো আমরা শুনলাম, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইমতিহান নিছেন. তিন রকমের ইমতিহান, একটা হলো দাওয়াতের যে জিম্মাদারি ইব্রাহিম আলাইহিসসালামের উপরে দেওয়া হবে, এই জিম্মাদারি ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে আদায় করবেন, এই আদায় করতে যেয়ে কোন রকমের সংকোচ বোধ ওনার মধ্যে থাকবে কিনা, বা এটা আদায় করার পরে শুরু করার পরে যে বিভিন্ন রকমের হালাত সৃষ্টি হবে, সেই হালাত সৃষ্টি হওয়ার পরে উনি এর উপরে মজবুত থাকবেন না এটাকে ছেড়ে দিবেন, এটা হলো এক ইমতিহান. দুই নম্বরের ইমতিহান হলো ওনার স্ত্রীকে সদ্য জন্ম নেওয়া বাচ্চা সহ যে বাচ্চা সকল মানুষের কাছেই বড় কাম্য হয়ে থাকে, আশা করে, দোয়া করে, না হওয়া পর্যন্ত অস্থির থাকে, বিচলিত থাকে. কোন স্বামী স্ত্রী এমন আছে যে তারা বাচ্চা চায় না, বাচ্চা সকলেই চায়, বাচ্চা সকল মা বাবার কাছে আদরের থাকে, পেয়ারা থাকে, এমন থাকে যে এটা শরীরের অঙ্গের মতো হয়ে যায়, অংশের মতো হয়ে যায়. তবে হ্যাঁ, বাচ্চা সকলেই চায়, দুনিয়ার সব মানুষই বাচ্চা চায়, নবীরাও বাচ্চা সন্তান চাইতেন, বাচ্চা চাইতেন, কিন্তু চাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে. পার্থক্য হলো দুনিয়ার মানুষেরা সন্তান চায়, রাজা বাচ্চারা সন্তান চায়, এই জন্য চায় যে সে যখন মারা যাবে তখন তার সন্তান তার সন্তান তার উত্তরাধিকারী হবে, এই রাজত্বের মালিক হবে. সম্পদশালীরা সন্তান চায়, এই জন্য চায় যে সে যখন মারা যাবে তখন তার সম্পদের উত্তরাধিকারী হবে, চাই টাকা পয়সার সম্পদ হোক অথবা জায়গা জমির সম্পদ হোক উত্তরাধিকারী হবে, এই জন্য তারা সম্পদ চায়, সন্তান চায়, যে যাতে করে তার তার সম্পদ তার বংশে থাকে, তার সন্তান তার মালিক হয়। মেরে মুহতারাম দোস্তো বুজুর্গ, আম্বিয়া কেরাম আলাইহিসসালাম কোন মানুষ ছিলেন, তারাও সন্তান চাইতেন, কিন্তু তারা সন্তান চাইতেন এই জন্য যে দায়িত্ব আল্লাহ তাআলা নবীদের উপরে দিয়ে রাখছিলেন, এই দায়িত্ব যেন তাদের সন্তানেরা তাদের পরে এই দায়িত্বটাকে আদায় করে, অর্থাৎ একামতের দিনের জন্য তারা মেহনত করে, মুজাহাদা করে, কুরবানি করে, এই মেহান এই কামটাকে তারা নিজেদের কাম মানায়, এই জন্য তারা সন্তান চাইতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী ছিলেন এবং সবচেয়ে বড় বড় নবীদের মধ্যে একজন নবী ছিলেন। আমরা যে মিল্লতে, যে ধর্মের উপরে আসি, ইসলামের উপরে যে আমরা আসি, এই মিল্লতে ইব্রাহিম, এইটাই হলো মিল্লতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, উনি হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা। ওনার পরের থেকে এই ধর্মই দুনিয়াতে চলছে, কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মই দুনিয়াতে থাকবে। অন্য কোন ধর্ম হক ধর্ম হিসেবে দুনিয়াতে আর মাথা তুলতে পারবে না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা নিলেন, ইমতিহান আর পরীক্ষা এইভাবে নিলেন যে ওনার ওই স্ত্রী সহ সন্তানকে এমন জায়গাতে নির্বাসন করার জন্য হুকুম দিলেন যে জায়গাটা কোন একজন মানুষ লালিত পালিত হইতে পারে, বেঁচে থাকতে পারে, এরকম কোন ব্যবস্থা যে জায়গাতে ছিল না ওইখানে রেখে আসার হুকুম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইমতিহানও পাশ করলেন, যেভাবে আল্লাহ তাআলা চাইছিলেন ওইভাবেই রেখে আসলেন, বিন্দু মাত্র বিলম্ব করলেন না। এটা আল্লাহ তাআলা দেখবেন যে হুকুমটা পুরা করে সাথে সাথে করে না একটু বিলম্ব করে, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ার পরে তারপরে করে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন দ্বিধা করেন নাই, সোজা যেরকম হুকুম হয়েছে ওরকমই রেখে আসছেন। তৃতীয় হুকুম, যেই সন্তানের কথা আগে আলোচনা হলো, যে শরীরের টুকরা, কলিজার টুকরা, চোখের মণি, তাকে তার ব্যাপারে হুকুম দিলেন যে তাকে জবাব করে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব রকমের তারাদ্দুদ দ্বিধা দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে আল্লাহ তাআলার হুকুম হক, শুধুমাত্র আল্লাহর হুকুম কহার কারণে সোজা ছেলেকে কোরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন। ছেলেকে জিজ্ঞেস করলেন যে তোমার কি রায়। এই কথার অর্থ এটা না যে ছেলে যদি মানা করে দিত যে আমি জব হইতে রাজি নাই তাহলে উনি ছেড়ে দিতেন, তা না। উনি ছেলেকে পরীক্ষা করতেছেন যে ছেলে আল্লাহর হুকুমকে মেনে নিতে রাজি কি না। যদি সে এই মুহূর্তে আল্লাহর হুকুমকে মেনে নিতে রাজি না হয় তাইলে সে নবীর ওয়ারিশ হিসাবে নবীর উত্তরাধিকারী হওয়ার যোগ্য থাকবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিছেন, যারা নাকি নবীর হুকুমকে মানে নাই, নবীর যে সমস্ত সন্তানেরা নবীর হুকুমকে মানে নাই, তা আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে বলে দিছেন যে ইন্নাহু লাইসা মিন আহলিক, এরা আপনার পরিবারের অন্তর্ভুক্ত না, আপনার পরিবারের অন্তর্ভুক্ত না, আপনার পরিবারের যে অবস্থা সে অবস্থার সাথে এর কোনো মিল নাই, যে দায়িত্ব আপনার পরিবারের উপরে এই দায়িত্বের সাথে এর মিল নাই, সুতরাং আপনার পরিবারের সদস্য না। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের ইমতিহান নিতেছেন, তার সাথে মশওয়ারা করতেছেন না যে ছেলে যে রায় দেবে, রায় মতো কাজ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের ইমতিহান নিতেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ইমতিহান নিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খোদাই ইমতিহানের মধ্যে পাশ করে গেলেন, ছেলেও তো নবীরই ছেলে, ছেলেও পাশ করে গেলেন, সাথে সাথে কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব বিরক্তিবিহীন ভাবে বলে দিলেন, ফানজুরু মা তা ইফআল মা তুমার, দেরি করেন না আব্বা, দেরি করেন না, আল্লাহ যা করতে বলছে এখনই সাথে সাথে করে ফেলেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই ইমতিহান সকলকেই দিতে হবে, ফেরেশতাদেরকে দিতে হয়েছে। এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকেও ইমতিহান দিতে হয়েছে, কঠিন ইমতিহান দিতে হয়েছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যত কঠিনই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে যে কবুল হয়ে যাবে তার জন্য কোনো কঠিন থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওইটাও করে দেখাইছেন। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তৃতীয় ইমতিহান, যে যে দাওয়াত, তাওহীদের দাওয়াত তো ইব্রাহিম আলাইহিস সালাম দিতেছেন, দিবে, কিন্তু দাওয়াত দিতে যে যদি কোনো ভয়াবহ অবস্থার সম্মুখীন হয় তখন ভয় পেয়ে এখান থেকে ফিরে আসে না, এখানে মজবুত থাকে, ইস্তেকামতের ইমতিহান। ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন যে আপনি তাওহীদের দাওয়াত দেন, এই যে তারা ভূত পূজার মধ্যে মশগুল, শিরিকের মধ্যে মশগুল, আপনি তাদের মোকাবেলাতে, এই ভূতগুলার মোকাবেলাতে তাওহীদের দাওয়াত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহ তাআলার দাওয়াত দিলেন, মিল্লাতে ইব্রাহিমের বুনিয়াদ শুরু হয়ে গেল, দাওয়াত শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত দেশের মানুষ, রাজা প্রজা সকল সকলে এবং ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা সহ ওই ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে একমত হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিতে হবে, আগুনের মধ্যে জ্বালাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মানুষকে আগুনে জ্বালানোর জন্য এমন আগুন তৈরি করা হইল যে আগুনের উপর দিয়ে কোন পাখি উড়ে যেতে চাইলে সে ভর্তা হয়ে পড়ে, কয়লা হয়ে নিচে পড়ে যেত। একজন মানুষকে জ্বালানোর জন্য এবার আগুন তৈরি করা হলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো পরোয়া নাই। জিবরীল আলাইহিস সালাম আসলেন ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য, আরো বড় বড় ফেরেশতাদেরকে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, যদি আপনার পক্ষ থেকে আপনি সাহায্য করতে এসে থাকেন তাহলে ওই সাহায্যের আমার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা ওই জিবরীল আলাইহিস সালাম সাহায্য করার জন্য আসেন নাই, আল্লাহ তাআলা জিবরীল আলাইহিস সালামকে পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়ার জন্য। মহা বিপদের সময় কার সাহায্যে প্রত্যাশী হয়, কার দিকে রুখ করে, সে জিবরীলের কাছে করে না আল্লাহ তাআলার দিকে করে? মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, কাম তো আল্লাহ তাআলার, যদি বিপদের সময় সাহায্য যদি আল্লাহ তাআলার কাছে চায় তাইলে এই বিপদের দিয়া বিপদাবাদ দিয়ে যে ইমতেহানের সম্মুখীন করা হয়েছিল ওই ইমতেহানে সে পাশ করে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট বলে দিলেন, বিনা দ্বিধায় নির্দ্বিধায় বলে দিলেন, যদি আপনার নিজের পক্ষ থেকে এসে থাকেন তাহলে সেই সাহায্যের আমার কোনো দরকার নাই, আল্লাহ আমার জন্য যথেষ্ট। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এত কঠিন থেকে কঠিন ইমতেহান ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা নিলেন, কেন নিলেন? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু ওই জমানার কতিপয় মানুষের জন্য নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন এরকম না, বরং ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কিয়ামত পর্যন্ত একটা মিল্লত, কিয়ামত পর্যন্ত একটা ধর্ম দিন, কিয়ামত পর্যন্ত এক ধর্মের বুনিয়াদ রাখবেন আল্লাহ তাআলা। যেই দিন কিয়ামত পর্যন্ত চলবে সেই দিন হলো মিল্লাতে ইব্রাহিম। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সকলেই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে এই ধর্ম চলছে, কিয়ামত পর্যন্ত ধর্ম চলবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ইমতিহান নিলেন, আল্লাহ তাআলা ছেলের ইমতিহান নিলেন, সব রকমের ইমতিহান নিলেন, এরপর আরেকটা ইমতিহান নিলেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলার হুকুম আসা শুরু হয়ে গেল। আর সব সময় হুকুম আসবে, মানুষের স্বভাব, মানুষের অবস্থা এবং অবস্থান আর পরিবেশ সব কিছুর বিপক্ষে আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা হুকুম দিয়ে ইমতিহান নিলেন, যে যে স্বভাবের খেলাফ, তবিয়তের খেলাফ, অবস্থা অবস্থানের খেলাফ, পরিবেশ পরিস্থিতির খেলাফ, মানসিক অবস্থার খেলাফ হুকুম আসার পরে সে দ্বিধানন্দ করে না, এটাকে পুরা করে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবাদেরকে এইভাবে ইমতিহান দিয়েছেন। একজন সাহাবি ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবি ছিলেন, এই কথাটা সকলেই জানতো যে এই সাহাবি তার বাপকে যতখানি শ্রদ্ধা করে, বাপের যতখানি খেদমত করে, বাপের জন্য যতখানি পাগল পারা, এইরকম দ্বিতীয় ব্যক্তি মদিনাতে নাই। একদিন মজলিসে বসা ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমতিহানের জন্য যে নবীর হুকুমের মহব্বত বেশি, নবীর হুকুমের মহব্বত বেশি না বাপের মহব্বত বেশি, এই ইমতিহান নেওয়ার জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ সাহাবিকে বললেন, ওঠো, দাঁড়াইলেন, যাও তোমার বাপের গর্দানটা কেটে আমার কাছে নিয়ে আসো, সোজা দ্রুত বের হয়ে গেলেন। দ্রুত থেকে দ্রুততর দৌড়াতে লাগলেন, নবীজি ডাক দিলেন, পিছনের থেকে আসো। ওই সাহাবি ফিরে আসলেন, বলেন যে কোথায় যেতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আপনার আমার বাবার গর্দানকে যে আপনার সামনে নিয়ে আসতে, বাবার গর্দান কাটতে নিয়ে আস কেটে নিয়ে আসতেছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুচকি হেসে বললেন যে দেখো, আমরা দুনিয়াতে রক্তের সম্পর্ককে ছিন্ন করার জন্য আসিনি, বরং রক্তের সম্পর্ককে আরো মজবুত করার জন্য আসছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দ্বীনের আসল বুনিয়াদ হলে ইতাআত। দ্বীনের আসল বুনিয়াদ কি? দ্বীনের আসল বুনিয়াদ হলে ইতাআত, আর ইতাআতের বহির পুরাকে প্রকাশ করে আমাদের জন্য সুন্নতের ইত্তেবা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মদ হারাম হইল। মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, মদের হুরমতের, মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাজিল হলো, জিবরা আলাইহিস সালাম নিয়ে আসলেন, নবীকে শোনাইলেন, নবীর সাথে সাথে একজনকে গাছতে পাঠাই দিলেন, যাও এলান করে দাও মদিনাতে। কারণ সব মানুষই তো সবসময় একত্রে মসজিদে থাকতেন না। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ওই সাহাবী যে এলান করলেন মদিনার অলিতে ঘুরে ঘুরে এলান করলেন যে মদ হারাম হয়ে গেল, বাস একটা এলানই যথেষ্ট হয়ে গেল মদিনার মানুষের শত শত বছর যাবৎ এটা যাদের একটা আদত হয়ে গেছিল, এটা তাদের একটা সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছিল, শরাব পান করা এক এলানে শরাব বন্ধ হয়ে গেল। কিন্তু এখানে আরেকটু কথা রয়ে গেছে, সেটা হলো যে আয়াত নাজিল হয়েছে কিছু মসজিদে, এলান হইতেছে মহল্লাতে, এর মধ্যে তো একটা সময় গ্যাপ আছে তাই না? এই সময়টার মধ্যে যারা মদ পান করছেন তারা পর্যন্ত গলার মধ্যে আঙ্গুল দিয়ে মদকে বমি করে ফেললো, যে আয়াত তো এলা হুকুম শোনার আগে আমাদের কাছে প্রসার আগেই নাজিল হয়েছে। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমতিহান নিছেন, সাহাবাদের ইমতিহান নিছেন, যে সাহাবারা যে নবীর সাথে আছে এটা কতক্ষণ পর্যন্ত তাদের ইস্তেমাইয়াত, তাদের এতাআত, তাদের নবীজির সাথে তাদের যে সম্পর্ক, সার্বিক সম্পর্ক, ইস্তেমাইয়াত এবং নবীর এতাআতের পরিমাণটা কি, এবং আল্লাহ তাআলার কাছেও নবীর এবং আল্লাহ তাআলার এতাআতের পরিমাণটা কি, এটা জানার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গাতে নামাজ পড়তেছিলেন, জোহরের নামাজ দুই রাকাত হয়ে গেল, এর মধ্যে হুকুম আসলো যে আপনার চেহারাটা বাইতুল মাকদাসের থেকে বাইতুল্লাহর দিকে ঘুরাই ফেলেন। ওই সময়টা পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে ঘুরে নামাজ পড়তে হতো, ওইটি ওইদিকে কেবল রোধ করা ফরজ ছিল। ব্যাস সাথে সাথে নবী এবং সাহাবা সকলেই ওই নামাজরত অবস্থায় নিজেদের চেহারাকে বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহর দিকে ঘোরায় ফেললেন। কোন দ্বিধা নাই, কোন বিলম্ব নাই, বিন্দু মাত্র বিলম্ব নাই, সাথে সাথে ঘুরায় ফেললেন। কোন সাহাবি এ কথাটা আপত্তি করলেন না যে রাসূলুল্লাহ জোহর তো শুরু করে দিছিলাম আর দুই রাকাত পুরেই করতেন, আসরের নামাজ আমরা বাইতুল্লাহর দিকে তাকায় পড়তাম। সাহাবাদের ইস্তেমাইয়াতের প্রমাণ হয়ে গেল, এতাআতের চূড়ান্ত যেটা এটাও প্রমাণ হয়ে গেল যে নবী যা করবেন সাহাবারা তাই, নবী যা করেন সাহাবারা তাই করবেন। নবীর রূপ যেদিকে সাহাবাদের এই রূপ এইদিকে, ইস্তেমাইয়াত প্রমাণ হয়ে গেল এবং দুই রাকাত নামাজ পড়া হয়ে গেছে আর দুই রাকাত বাইতুল মাকদাসের দিকে পুরা করলেন না, এই এতাআত প্রমাণ হয়ে গেল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার হুকুম দিয়া আল্লাহ তাআলা বান্দার এতাআতের পরীক্ষা নেবেন। আর হুকুম গুলো সাধারণত মানুষের স্বভাব, মানুষের পরিবেশ, মানুষের পরিস্থিতি, মানুষের রুচি সব কিছু উল্টো হবে। আল্লাহ তাআলা দেখবেন যে এই সবকিছু উল্টো হওয়া সত্ত্বেও তারা আমার হুকুমকে কিভাবে পুরা করে, দ্বিধাদ্বন্দ্ব করে, না অস্বীকার করে, না আমার হুকুম হওয়ার কারণে সাথে সাথে তারা পুরা করে, এটা আল্লাহ তাআলা দেখতে চাইবেন। ইমতিহান হবে আরেকটা কথা, যে এতাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কিভাবে এতাতের উপর উঠাইছিলেন, যে এতাত কতখানি গুরুত্ব, দিনের উপরে থাকতে হলে এতাত থাকতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানাতে একজন কুষ্ঠবেধী মহিলা ছিল যার সারা শরীরে ঘা ছিল, রক্ত পুষ পড়ে, কুষ্ঠবেধী যাদের হয় সার্বক্ষণিক ভাবে, সে বাইতুল্লাহ তওয়াফ করত, রোগ অসুস্থতা দেখি আল্লাহর ঘরের মহব্বত তো সবারই আছে, সে পায়ে হেঁটে তওয়াফ করতে পারত না, স্বেচ্ছায় স্বেচ্ছায় তওয়াফ করত, ওই রক্ত পুষ পড়ত বাতাসের মধ্যে, মানুষের কষ্ট হইত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র এই কারণে তাকে তওয়াফ থেকে, তাকে তওয়াফ, তার তওয়াফকে বন্ধ করার জন্য না, আরো হাজারো মানুষের কষ্ট হয় এই কারণে তাকে বললেন যে যাও তোমার তওয়াফ করার দরকার নেই, তুমি ঘরে যায় বসে থাকো। উনি সোজা তওয়াফ বন্ধ করে দিয়ে ঘরে চলে গেলেন। কিছুদিন পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে একজন এসে তাকে বললো যে যাও তওয়াফ করো গিয়ে, আর বাধা নাই, যে তোমাকে নিষেধ করছিল সে দুনিয়ার থেকে চলে গেছে। ওই মহিলা চিৎকার দিয়ে বলল যেটা কখনোই হতে পারে না, যে আমির আমাকে হুকুম দিচ্ছেন তার জীবদ্দশাতে তার এটাত করব, আর তার স্যার মরে যাওয়ার পর দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি তার নাফরমানি করবো, এটা কখনই হইতে পারে না। আমির তো আমার জন্য এই হুকুম দিয়ে গেছেন, আমিরুল মুমিনিন এই হুকুম আমার জন্য দিয়ে গেছেন। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, দিনের আসল জিনিস হলো এটাত, এটাত হইল আসল, আর এটাতে প্রকাশ হবে সুন্নতের এত্তেবার দ্বারা। দিনের বুনিয়াদী জিনিস আসল জিনিস এটাত, আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে এটাই দেখতে চান। ان تمام اطلاعات سے اور ان جذبات کو حکم پر قربان کروانے سے انبیاء علیہ السلام کے اندر اور صحابہ کرام میں ایک تحمل کی صفت پیدا کرنا مقصود تھا۔ میں ضروری بات عرض کر رہا ہوں، صفت تحمل یہ داعی کی ان صفات میں سے ہے جس صفت کے بغیر یہ اس میدان میں چل نہیں سکتا۔ یہ سب سے بنیادی صفت ہے تحمل۔ انبیاء سے بکریاں چروائی ہیں ان میں تحمل اور رحم پیدا کرنے کے لیے۔ بکری کا چرانا سب سے زیادہ مجاہدے کا کام ہے، اور ان پر شفقت کرنا یہ سب سے زیادہ ضروری ہے۔ انبیاء علیہ السلام سے بکریاں چروا کر ان کو تحمل کا اور ان کو رحم کا عادی بنایا جاتا تھا۔ آپ غور کریں، ایک بکری کا چرواہا کتنا متحمل ہوتا ہے۔ صبر اور تحمل یہ انبیاء علیہ السلام کی ان صفات میں سے ہے، یہ ان صفات میں سے ہے جو صفات ان کے ساتھ زیادتی کیے بغیر ظاہر نہیں ہو سکتی تھی۔ اس لیے قرآن میں جگہ جگہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کو صبر کا، اور آپ کو قرآن میں جگہ جگہ تحمل کا حکم دیا گیا ہے کہ آپ صبر کریں، آپ صبر کریں، آپ صبر کریں۔ اس لیے کہ یہ یقینی بات ہے، میری بات جتنے اردو سمجھنے والے ہیں وہ دھیان سے سنیں، کہ اس راستے میں کام کرنے والوں کو وہ تمام اذیتیں پیش آنی ہیں جو انبیاء علیہ السلام کو پیش آ چکی ہیں۔ اس لیے صبر اور تحمل یہ اس کام میں چلنے والوں کے لیے ایسا لازم اور ضروری ہے جیسا کسی گاڑی کے چلنے کے لیے اس کا ایندھن ضروری ہے۔ صبر دائی کے لیے ایندھن کی طرح ہے، اور تحمل یہ نبوت کی، یہ علامات نبوت میں سے ہیں۔ تحمل علامات نبوت میں سے ہے کہ جتنی زیادتی کی جائے گی نبی کے ساتھ، ان کی طرح ان کے تحمل میں اتنا اضافہ ہوگا۔ یہ داعی کی صفات میں سے ہے کہ اس کے ساتھ جتنی زیادتی کی جائے اس کے تحمل میں اضافہ ہو۔ اگر ایسا نہیں کرے گا، اگر ایسا نہیں کرے گا تو اس راستے میں چل نہیں سکے گا، کیونکہ یہ حالات کی شکایت کرے گا، یہ حالات کی شکایت کرے گا کہ شکایت کی تو گنجائش ہی نہیں ہے، کیونکہ راستہ پکڑا ہے نبوت والا، نبیوں کے راستے میں شکایت کی گنجائش نہیں ہے۔ میں عرض کر رہا ہوں کہ صبر اور تحمل یہ علامات نبوت میں سے ہے۔ آپ صلی اللہ علیہ وسلم کو ایک صحابی تھے جو یہود کے بڑے عالم تھے، پہلے یہود کے بڑے علماء میں تھے، پھر اسلام لے آئے، زید ابن سعنہ ان کا نام تھا۔ یہ فرماتے ہیں کہ میں نے اپنی کتابوں میں حضور اکرم صلی اللہ علیہ وسلم کی صفات اور آپ کی علامتیں اور آپ کا حلیہ مبارک اپنی کتابوں میں ہم نے دیکھا۔ میں تلاش میں نکلا آپ کی، آج میں حاضر ہوئے اور آپ کو دیکھتے ہی پہچان گئے کہ ہاں، معلوم ہوتا ہے کہ یہی نبی ہے۔ آپ کے حلیے سے سمجھ گئے، لیکن کہتے تھے کہ مجھے شک تھا اور وہ شک اس لیے تھا کہ میں نے آپ کے ساتھ کوئی زیادتی نہیں کی جس سے مجھے معلوم ہوتا کہ واقعی آپ اللہ کے نبی ہیں. چنانچہ فرماتے ہیں کہ میں بیٹھا ہوا تھا, اچانک آپ صلی اللہ علیہ وسلم کو مسلمانوں کی مدد کے لیے مال کی ضرورت پیش آئی. آپ نے صحابہ سے پوچھا تمہارے پاس کچھ ہے؟ سب نے انکار کیا کچھ نہیں ہے. یہ بیٹھے ہوئے تھے یہودی عالم, انہوں نے اپنے پاس سے سونا نکال کر دیا تاکہ آپ کے ساتھ معاملہ کریں, پھر زیادتی کریں تو معلوم ہو کہ آپ اللہ کے نبی ہیں یا نہیں. چنانچہ زید ابن سعنہ نے آپ صلی اللہ علیہ وسلم کو سونا دیا بطور قرض, اور یہ کہا کہ میں فلاں فلاں تاریخ میں مجھے اتنی کھجوریں اس کے بدلے میں دے دی جائیں. تاریخ طے ہو گئی کہ اس تاریخ میں قرضہ ادا ہو جائے گا. اس تاریخ کے آنے سے 3 دن پہلے, ابھی 3 دن باقی تھے قرض کے ادا کرنے میں, 3 دن پہلے حضور اکرم صلی اللہ علیہ وسلم بقیع میں تھے. یہ آئے زید ابن سعنہ اور انہوں نے حضور اکرم صلی اللہ علیہ وسلم کا گریبان پکڑا اور آپ کو دیوار کے ساتھ دھکا دیا اور آپ سے اپنے حق کا مطالبہ کیا. یہ زیادتی کیوں کی؟ ابھی تو 3 دن باقی ہیں قرض کے ادا کرنے میں. میں جو کچھ عرض کر رہا ہوں یہ پرانوں کے سمجھنے کے لیے ضروری باتیں عرض کر رہا ہوں. 3 دن باقی ہیں ابھی, 3 دن پہلے ہی زید ابن سعنہ نے آپ صلی اللہ علیہ وسلم کا گریبان پکڑا اور آپ سے اپنے حق کا مطالبہ کیا. عمر رضی اللہ تعالیٰ عنہ نے تلوار نکال لی اور یہ کہا کہ مجھے آپ حکم دیجئے میں اسے قتل کر دوں. آپ صلی اللہ علیہ وسلم نے اپنی امت کو اس کی تعلیم دی ہے کہ جب ناواقف لوگ اور غیر تمہارے ساتھ زیادتی کریں تو تمہارا کام یہ ہے کہ ان کی زیادتی کے بدلے میں ان پر احسان کرنا, اس لیے کہ امت احسان سے بنے گی انتقام سے نہیں بنے گی. امت احسان سے بنی ہے, امت احسان سے بنی ہے انتقام سے نہیں بنی ہے. امت احسان سے بنی ہے. آپ نے فرمایا کہ عمر یہ تم نے کیا کیا, تمہیں یہ نہیں کرنا چاہیے تھا. نبوت کی تعلیم ہے کہ حمایت کرنے والوں کو دبایا جائے, حمایت کرنے والوں کو دبایا جائے اور ستانے والوں کو نوازا جائے. فرمایا عمر یہ تم نے کیا کیا, مجھ سے کہتے میں اس کا حق ادا کر دوں اور اس سے کہتے کہ اس طریقے سے مطالبہ کرے, یہ تم نے کیا کیا ہے؟ فرمایا جاؤ عمر, ان کو لے جاؤ اور ان کو ان کا حق دے دو پورا پورا, 3 دن پہلے ادا کر دو اور ان کو 20 سال کھجوریں زیادہ دینا. یہ نہیں فرمایا کہ اس نے بدتمیزی کی ہے, زیادتی کی ہے, وقت سے پہلے مطالبہ کیا ہے, اس کو 20 سال کھجوریں کم دینی چاہیے. فرمایا ان کو ان کا حق پورا پورا دو, 20 سال کھجوریں زیادہ دو. چنانچہ عمر رضی اللہ تعالیٰ ان کو لے گئے اور لے جا کر ان کو ان کا پورا پورا حق دیا اور 20 سال کھجوریں زیادہ اور دی. آپ نے احسان اس شخص سے کروایا, احسان اس سے کروایا جنہوں نے قتل کی دھمکی دی تھی کہ عمر اپنے ہاتھ سے ان کو 20 سال کھجوریں زائد دینا. وہ کہنے لگے کہ عمر یہ زائد کیوں دے رہے ہو, میرا حق تو پورا ہو گیا. عمر نے فرمایا کہ مجھے حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اس کا حکم دیا ہے کہ تم نے اس کو قتل کی دھمکی دی ہے, تم نے زیادتی کی ہے اس کے ساتھ, لہذا اس کو 20 سال خجنے زیادہ دینا. اپنے ساتھ جو کچھ ہوا اس کا کوئی ذکر نہیں فرمایا. حضرت عمر نے جو حضرت عمر نے جو قتل کی دھمکی دی تھی فرمایا کہ اس لیے ان کو 20 سال خجنے زیادہ دینا. زید ابن سعنہ رضی اللہ تعالی عنہ نے 20 سال خجنے زیادہ دیکھ کر فوراً کلمہ پڑھا, اشہد ان لا الہ الا اللہ واشہد ان محمد عبدہ ورسولہ, اسلام میں داخل ہو گئے. کیوں؟ کہ میں نبی کی صفات کو پرکھنے میں ان کے ساتھ زیادتی کر کے مجھے یقین ہو گیا ہے کہ یہ آخری نبی ہیں. ہماری کتابوں میں لکھا ہوا ہے, زید بن سعنہ نے کہا, ہماری کتابوں میں لکھا ہوا ہے کہ ان کا صبر اور تحمل غالب رہے گا جتنی ان کے ساتھ زیادتی کی جائے گی. آپ صلی اللہ علیہ وسلم کی صفات نبوت کو جانچنے کے لیے زید بن سعنہ نے آپ کے ساتھ یہ سب کچھ کیا. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا ان کو 20 سال کھجور زیادہ دو, یہ ان کے اسلام میں داخل ہونے کا ذریعہ بنا ہے. میرے محترم دوستو عزیزو, میں نے پورا واقعہ صرف سمجھانے کے لیے عرض کیا ہے کہ کام کرنے والوں کو سب سے پہلے اس بات کو سمجھنا ہوگا کہ یہ کار نبوت ہے, اور یہ کار نبوت مزاج نبوت سے ہی چلے گا, جس کی سب سے بنیادی شرط اور بنیادی علامت وہ صبر اور تحمل ہے. یہ صبر اور تحمل یہ علامات نبوت میں سے ہیں, یہ علامات نبوت میں سے ہیں. آپ صلی اللہ علیہ وسلم کسی سے انتقام کا جذبہ نہیں رکھتے تھے, بلکہ عفو و درگزر اس کا آپ نے اپنے صحابہ کو عادی بنایا تھا کہ عفو و درگزر. یہ سارے واقعات ہمیں اس بات کی تعلیم دینے کے لیے ہیں کہ کام کرنے والوں میں یہ بنیادی صفت پیدا ہو کہ اس راستے میں آنے والی ناگواریوں کو محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کی ناگواریوں میں تلاش کریں, کیونکہ اس کام کے کرنے والوں کو وہ سب کچھ پیش آئے گا جو انبیاء کو پیش آیا ہے, اور آپ کو سب کچھ پیش آیا ہے جو آپ سے پہلے انبیاء کو پیش آ چکا ہے. لیکن حضور اکرم صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے مزاج میں انتقام اور بدلہ لینا نہیں تھا. آپ کے چچا حمزہ رضی اللہ تعالیٰ کو شہید کیا گیا اور ان کو مصلح کیا گیا, ان کے ناک کان کاٹے گئے, ان کی لاش کے ساتھ بڑی زیادتی کی گئی, آپ کو سخت تکلیف ہوئی. آپ نے فرمایا کہ میں ان کے بدلے میں 70 مشرکین کو قتل کروں گا. اللہ نے فرمایا کہ اگر آپ صبر کریں تو بہتر ہے, اور اگر آپ کو بدلہ لینا ہی ہے, اگر آپ کو بدلہ لینا ہی ہے تو آپ ایک کے ساتھ کر سکتے ہیں. صرف آپ صلی اللہ علیہ وسلم نے اپنی قسم کا کفارہ دیا اور صبر کیا. اس لیے کہ میرے دوستو عزیزو, کسی فتنے سے, کسی تنگی سے, کسی مشکل سے نکلنے کے لیے صبر سے بڑا دروازہ کوئی نہیں, صبر سے بڑا دروازہ کوئی نہیں, کہ صبر سے بڑا دروازہ کوئی نہیں. اس لیے داعی کی صفات میں یہ سب سے بنیادی اس چیز ہے کہ اس کی یہ اپنے آپ کو صبر کا عادی بنائے, اپنے آپ کو صبر کا عادی بنائے. کیونکہ اگر صبر کرے گا تو اللہ رب العزت اس کے لیے ذلت میں سے عزت کے عزت کی راہیں اور تنگی اور فاقے میں سے غنا اور مالداری کی راہیں نکالیں گے. یوسف علیہ السلام کا سارا واقعہ اسی پر آ کر ختم ہوا ہے, انہ من یتقی ویصبر, کہ بھائیوں کے مقابلے میں کے بارے میں صبر کیا اور زلیخا کے مقابلے میں تقوی اختیار کیا, اللہ رب العزت نے ہر موقع سے ہر ہلاکت سے نکالا, تہمت سے بچا کر نکالا, جیل سے نکالا, کنویں سے نکالا, غلام بنا کر بکوا کر اللہ رب العزت نے انہیں بادشاہت کے تخت تک پہنچایا. یہ سب کا مدار صبر اور تقوی پر ہے, سب کا مدار صبر اور تقوی پر ہے. اس لیے دو صفتیں ہیں بنیادی, صبر اور تقوی, کہ اپنا اللہ کے ساتھ معاملہ ٹھیک کر لو تقوی کے ساتھ, اور اپنے مخلوق کے درمیان کا معاملہ ٹھیک کر لو صبر کے ساتھ. اِنَّ مَن يَتَّقِ وَيَصْبِر اِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ, کہ جو صبر اور تقوی اختیار کریں گے اللہ ایسے نیکوکاروں کے عمل کو کبھی ضائع نہیں کرتے. میرے محترم دوستان بزرگو, এই কাম যে করতে চাইবে, যার ইচ্ছা আকাঙ্ক্ষা হয় যে এই কাম করবে, তার জন্য ওই সমস্ত সিফত নিজের মধ্যে আনতে হবে. যে সমস্ত সিফত না থাকলে আল্লাহ তাআলার কাছে এই কামের যোগ্য হয় না. তার মধ্যে বুনিয়াদী সিফত, বুনিয়াদী গুণ হল তাহাম্মুল, বরদাস্ত করা, নীরবে বরদাস্ত করা, কোন শেকায়ত কোন অভিযোগ না করা, নীরবে বরদাস্ত করতে থাকা, সইতে থাকা, ধৈর্য ধারণ করা. এই সবর আর তাহাম্মুল যদি কারোর মধ্যে না থাকে, সে এই কাম করতে পারবে না, এই কাম করার যোগ্যতা তার ভিতর পয়দা হবে না. মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম গণকে দিয়ে তাদের মধ্যে তাহাম্মুল আর সবর পয়দা করার জন্য বকরি চড়াইছেন, বকরি চড়ানোর কাম নিছেন. আর বকরি চড়ানোর মধ্যে উত্তেজিত হলে চলবে না, তাদেরকে শায়েস্তা করতে চাইলে, বকরিকে শায়েস্তা করতে চাইলে চলবে না. সবচেয়ে কঠিন কাম হলো বকরি চড়ানো, আর সবচেয়ে বিরক্তিকর কাম হলো বকরি চড়ানো. নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই কামটা করাইছেন. এখানে তারা নিজের মধ্যে সবরের দ্বারা কাম নিচ্ছেন, আর তাদেরকে বকরিদেরকে তারা সাজা শাস্তি দেন নাই, কারণ ওটা খুব দুর্বল. সবচেয়ে রহম পাওয়ার দুর্বল মখলুক হলো বকরি. সামান্য জোরে আঘাত লাগলেই মরে যাবে, আঘাত করা যাবে না, কিন্তু ধরে ধরে ছুটাছুটি 24 ঘন্টা করতে থাকবে, কিন্তু তাদেরকে কিছু বলা যাবে না, ওদের পিছনে পিছনে দৌড়াইতে হবে. তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই সবর আর তাহাম্মুল বায়দা করানোর পরে নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়তের কাম নিছেন. এই কামের মধ্যে ইন্তেকামের জজবা, প্রতিশোধ নেওয়ার জজবা থাকবে না, প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না. প্রতিশোধ পরায়ণ যদি হয় তাহলে নবীওয়ালা কামের যোগ্যতা তার মধ্যে থাকবে না, শেকায়ত করা যাবে না, সবর করতে হবে. যদি প্রতিশোধ পরায়ণ না হয়, শেকায়ত না করে সবর করে, তাহলে তাকে দিয়ে আল্লাহ তাআলা এই কাম নেবেন. নবুয়তির আলামত তাহাম্মুল করা, সবর করা নবুয়তির আলামত, আলামতে নবুয়ত. মদিনাতে একজন ইহুদিদের আলেম ছিল, যায়েদ ইবনে সানা তার নাম, ইহুদিদের বড় আলেমদের মধ্যে সে অন্তর্গত ছিল, বড় বড় ওলামাদের মধ্যে অন্তর্গত ছিল সে, আসমানি কিতাব তাদের কাছে যেটা ছিল এটার বড় আলেম ছিল, বিচক্ষণ পণ্ডিত মানুষ ছিল. উনি বলেন, পরে ইসলাম কবুল করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন, উনি বলেন যে আমি আসমানি কিতাবের মধ্যে আখেরি নবীর সমস্ত রকমের আলামতকে দেখছি, তার চেহারা কেমন হবে, গড়ন কেমন হবে, গঠন কেমন হবে, রং কেমন হবে, চুল কেমন হবে, দাড়ি কেমন হবে, হাত মুবারক, চোখ মুবারক, পা মুবারক, বক্ষ মুবারক, এই সবকিছু ওর মধ্যে বিশদ ভাবে বর্ণনা করা আছে। এই সবকিছু আমি যখন পাইলাম আর এইটারও আলামতের দ্বারা বুঝলাম যে এখনই সেই জমানা হয়ে গেছে যে জমানাতে ওই নবীর আবির্ভাব হবে, আমি ওনার তালাশ করার জন্য বের হইলাম। মদিনাতে পৌঁছলাম, পৌঁছার পরে যখন ওনাকে আমি দেখলাম, প্রথম দৃষ্টিতে আমি বুঝতে পারলাম যে উনি হলেন সেই নবী, একেবারে হুবহু মিল। কারণ যেই বর্ণনা বানানেওয়ালা দিয়ে দিচ্ছেন তার চেয়ে নিখুঁত বর্ণনা আর কি হইতে পারে? আল্লাহ তাআলাই বর্ণনা দিচ্ছেন এই তাওরাত কিতাবের মধ্যে, বলে যে হুবহু মিল। কিন্তু আমি যে তার উপরে ইমান আনব, আমি যে ধর্মের উপরে ধর্মের অনুসরণ আমি করতেছি, ওই ধর্মকে ছেড়ে দিব, আমি তো তাকে যাচাই করিনি, বাহ্যিকভাবে সব মিল দেখতেছি, যাচাই তো করতে হবে। যাচাই না করলে বুঝবো কেমনে, পরীক্ষা না করলে বুঝবো কেমনে যে ঠিক ওই জন্য কিনা? এখন যাচাই করার জন্য তার সাথে আমার মোয়াবেলা করতে হবে, কোন লেনদেন করতে হবে, তাইলে যাচাই করা যাবে। আমি এই সুযোগের সন্ধানে থাকি, ওই নবীর মজলিসের আশেপাশে বসে থাকি। একদিন হঠাৎ করে মুসলমানদের কিছু প্রয়োজন দেখা দিল, এমন প্রয়োজন যেটা এই মুহূর্তে পুরা না করলে খুব কষ্ট হয়ে যাবে। তা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাহাবীদেরকে বলতে লাগলেন যে কে আছে এদেরকে সাহায্য করতে পারে, কে আছে এদেরকে সাহায্য করতে পারে। উমুমি ভাবে বললেন, তাতে কেউ জবাব দিল না, এক একজনকে জিজ্ঞাসা করলেন, তারা ওজন পেশ করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই মুহূর্তে কিছুই নাই। তো বললেন যে করজ কে দিতে পারে? বলে যে আমি বললাম যে আমি আপনাকে করজ দিতে পারি, হাওলাত দিতে পারি, করজ দিতে পারি, সাহায্য করতে পারি। স্বর্ণের টুকরা বের করে দিলাম, যে এই টুকরাটা এই পরিমাণ ওজন, তার এতদিন পরে এত তারিখে এই স্বর্ণের বদলে এত পরিমাণে খেজুর আমাকে দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শর্তকে মেনে নিলেন, লেনদেন তাই হয়ে গেল, যেই পরিমাণ স্বর্ণ এখন দেবে আর অত তারিখে এই পরিমাণে খেজুর তাকে দিতে হবে। উনি দিলেন, চলে গেলেন। এখন সেই তারিখে আসতে আর তিন দিন বাকি আছে, আরো তিন দিন বাকি আছে। যায়েদ ইবনে সায়না সে বলে যে আমি তিন দিন আগেই চলে গেলাম, তালাশ করতে করতে নবীজিকে পাইলাম, বাকি এতে ছিলেন, বাকি নামক যেখানে ওই যে জান্নাতুল বাকি যেটা ওখানে ছিলেন। তো আমি যে খুব রুক্ষ ভাষায় খুব দুর্ব্যবহারের সাথে থাপা দিয়া কলার ধরে ফেললাম, কলার ধরে নবীজির মাথা আমি দেওয়ালের সাথে নবীজিকে ধাক্কা দিয়ে দেওয়ালের মধ্যে মাথা ফেলাই দিলাম আর বললাম যে আমার সেই খেজুর দাও। নবীজি খুব স্বাভাবিক ভাবে আমাকে বললেন যে ভাই, তোমার সাথে যে ওয়াদা হয়েছে সে ওয়াদাটার এখন আরো তিন দিন বাকি আছে। আমি কলার ধরে এরকম ঝাঁকি দিতে লাগলাম যে বাকি থাকি নাই, আজকে দিতে হবে, এখন দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক কোন উত্তেজনার ভাব না চেহারার মধ্যে আছে, না শরীরের মধ্যে কোনো উগ্রতা আছে, না কোন ভাষার মধ্যে কোনো পরিবর্তন আছে, স্বাভাবিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন, দ্রুত আসলেন, তলোয়ার বের করলেন, বলে ইয়া রাসূলুল্লাহকে আমার হাওলা করে দেন, আমি ওকে মজাটা দেখার করে দুই টুকরো করে ফেলবো এখনই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের দিকে তাকাইলেন, এইখানেই শিক্ষণীয় বিষয়টা, এইখানেই শিক্ষণীয় বিষয়টা। এই কামের মধ্যে যারা সহযোগিতা করে তাদেরকে বঞ্চিত করে রাখতে হয়, আর যারা বিরোধিতা করে তাদেরকে বড় আপন বানাইতে হয়, যারা সহযোগিতা করে তাদেরকে বঞ্চিত করে রাখতে হয়, যারা বিরোধিতা করে তাদেরকে বড় আপন করে রাখতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হয় তোমার আসছিল সহযোগিতা করার জন্য। তো যখন হযরত ওমর এই কথা বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর ওমর তুমি ঠিক কি বললা, কি কথা বললা তুমি? তুমি আমাকে বলতে পারতা যে তার পাওনাটা দিয়ে দেন, তাকে তুমি এই কথাটা বলতে পারতা আর একটু শান্ত ভাবে আপনার পাওনাটা আপনি চান, ভদ্র ভাবে চান, এইটা না বলে তুমি কি কথা বললা? যাও ওনাকে নিয়ে যাও, জায়েদ বিন সানাকে নিয়ে যাও, যেই পরিমাণে খেজুর তাকে দেওয়ার কথা ওই পরিমাণে খেজুর তাকে দাও, আর আরো বিশ্বাস খেজুর তুমি তাকে বেশি দিয়ে দাও, আরো বিশ্বাস খেজুর তাকে বেশি দিয়ে দাও। তুমি তার সাথে দুর্ব্যবহার করছো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন সানাকে নিয়ে গেলেন, যিনি নবীর সাহায্যের জন্য আসতেন, জরিমানা তাকে তার উপরে ঢাললেন, নিয়ে যেয়ে খেজুর মাপা শুরু করলেন, মাপতে মাপতে যে পরিমাণে দেওয়ার কথা ছিল ওই পরিমাণ পুরো হইল, এরপরে আবার আরো মাপতেছে, মাপতেছেন তো যায়েদ বিন সানা বলতেছে, যমর আমার যেটা পাওনা ছিল এটা তো হয়ে গেছে, আবার মাপো কেন? বলে যে নবীজি আমাকে হুকুম দিচ্ছেন যে তোমাকে আরো বিশ্বাস বেশি দিতে, উচিত ছিল কি? উচিত ছিল হইলো যে তুমি যে সে যে আমার সাথে দুর্ব্যবহার করছে এই দুর্ব্যবহারের কারণে বিশ্বাস কাটে দাও, কারণ সে পাবে নেবে আসতে তিন দিন আগে, তারপরে দুর্ব্যবহার করলো বিশ্বাস কম করে দাও। যখন যায়েদ বিন সানা এই কথা হয়েছে তোমার রাদিয়াল্লাহু তাআলার মুখের থেকে শুনলেন যে যার সাথে আমি দুর্ব্যবহার করলাম সেই আমার জন্য আরো বিশ্বাস খেজুর বেশি দিতে বলছেন, আর আমার তো হক নাই আজকে তার থেকে মোতালাবা করার চাওয়ার, কারণ তারিখ তো হলো আরো তিন দিন পরে। সাথে সাথে যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যায়েদ বিন সানা কালিমা বললেন যে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে কালিমা পড়লেন। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, প্রত্যুষের দ্বারা ইসলাম টিকবেও না, ইসলাম ছড়াবেও না, ইসলাম তো ছড়াবে মাফ করে দেওয়ার দ্বারা, সবর করার দ্বারা, তাহাম্মুল আর বরদাস্ত করার দ্বারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা জিজ্ঞেস করলেন না, উত্তেজিত হইলেন না যে তুমি তিন দিন আগে সেরকম দুর্ব্যবহার করতেছো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, নবীদেরকে আল্লাহ তাআলা এমন তাহাম্মুল করার ক্ষমতা দিছিলেন, ওই তাহাম্মুলের প্রকাশ পায় বহিঃপ্রকাশ শুরু হইতো তখন যখন নবীদের সাথে মানুষ দুর্ব্যবহার করত। দুর্ব্যবহারের পরিমাণ যত বাড়ছে নবীর তাহাম্মুলের জুহুর তত বাড়ছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এভাবে ইমতিহান নিছেন, সমস্ত নবীদেরকে যত প্রকারের ইমতিহান নিছেন সমস্ত অত প্রকারের ইমতিহান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা ঢালছেন, সমস্ত ইমতিহানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রকমের ইমতিহান নেওয়া হয়েছে ওই অত ইমতিহান সাহাবাদেরকে নেওয়া হয়েছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই নবীওয়ালা কামকে যারা খুব কাই কাম বানায় চলতে চাবে তাদেরকে সকলকে সকলের থেকে আল্লাহ তাআলা ওইরকম ইমতিহান নেবেন তার মধ্যে তাহাম্মুল আর সবর আছে কিনা, কারণ তাহাম্মুল আর সবর যদি থাকে তাহলে সেই কামের যোগ্য হবে, আর তাহাম্মুল আর সবর যদি না থাকে সে যদি শিকায়ত করে অথবা সে যদি প্রতিশোধ নিতে চায় তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ তার ভিতরে এই কামের কোনো যোগ্যতা থাকবে না। এই কামের আসল সিফত হলো, বুনিয়াদী সিফত হলো তাহাম্মুল আর সবর। হযরত ইউসুফ আলাইহিসসালামের যে ঘটনা, হযরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যা কিছু দিলেন এটা এই জন্য ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, ইউসুফ আলাইহিসসালামের যে পুরস্কার আমরা দেখি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যা আল্লাহ তাআলা তাকে বাদশা বানাইছেন, এটা কিসের জন্য? একটা হয় দুইটা গুণের জন্য। একটা গুণ ছিল ইউসুফ আলাইহিসসালামের মধ্যে তাকওয়া ছিল, জুলাইখার সেই জুলাইখার সেই ষড়যন্ত্রের মধ্যে যেখানে জুলাইখার মতো সুন্দরী আর আশেপাশে কেউ নাই সেখানে তাকে আহ্বান, ওইখানে আল্লাহর ভয়তেই ইউসুফ আলাইহিসসালাম বেঁচে থাকছেন, ওইদিকে অগ্রসর হন নাই, মনের মধ্যে ওই কথা আসে নাই। আর একটা হলো ভাইদের ব্যাপারে সে সবর করছেন, ভাই হয়ে তাকে কুয়ার মধ্যে ফেলছে, কুয়ার থেকে বের হয়েছে সওদাগরদের হাতে, তাদের কাছে গোলাম হিসাবে বিক্রি করতেছে, ভাইয়েরা গোলাম পরিচয় দিয়ে বিক্রি করতেছে, যখন ফেলছেন তখনও কিছু বলেন নাই, যখন গোলাম হিসাবে বিক্রি করতেছে তখনও কোনো কিছু বলেন নাই, এখানে আসছে জেলখানার মধ্যে গেছে তখনও কিছু বলেন নাই যে উনি দোষী না, চুপচাপ জেলখানাতে চলে গেছে। এই সবরের কারণে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়াতেও বাদশাহী দিয়েছেন এবং আল্লাহ তাআলা আখেরাতের সবচেয়ে বড় মর্যাদায় যারা থাকবেন নবী, সেই নবীয়তে ও নবুয়তে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই কামটা যেহেতু কাম কান্না আল্লাহর মজমা, এই কামটার জন্য সবর আর তাহাম্মুলের সাথে তাকওয়া হলো বহুত জরুরি জিনিস। সবর তাহাম্মুল তো এক জিনিস, তাকওয়া লাগবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি ইমতিহান কম হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল চাচাদের মধ্যে থেকে যেই চাচা সবচেয়ে বেশি সাহায্য করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হয়ে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহদের সময় শহীদ করা হলো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাক কাটা হলো, কান কাটা হলো, হাত পায়ের আঙ্গুল গুলা কাটা হলো, কলিজা বের করে চিবানো হলো, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাকে বিকৃত করা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক যখন দেখলেন বরদাস্ত করতে পারলেন না, চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়তেছিল, আর এলান করে দিলেন যে আমার চাচা হামজার বদলে আমি 70 জন মুশরিককে কতল করব, 70 জন মুশরিককে কতল করব, কসম খাইলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন যে হে নবীজি, সবচেয়ে ভালো হলো যদি আপনি সবর করতে পারেন, মাফ করে দিতে পারেন, এটা হলো সবচেয়ে ভালো। আর যদি আপনি প্রতিশোধ নিতে চান, তাইলে একজনের বদলে একজনকে কতল করে আপনি প্রতিশোধ নিতে পারবেন, একজনের বেশি নেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, আল্লাহর কাছে এটা পছন্দ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই কসমের কাফফারা দিলেন, ওই কসমের কাফফারা দিলেন। জীবনে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে যারা কতল করছে তাদের কাছ থেকে আর কোন প্রতিশোধ নিলেন না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই কামের মধ্যে আসল জিনিস হলো সবর করা, আসল জিনিস হলো তাহাম্মুল করা, শেখায়ের জন্য না থাকে, প্রতিশোধের জজ বাজানো না হয়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই যে উম্মত পয়দা হয়েছে, এই যে উম্মত পয়দা হয়েছে, এই উম্মত তো পয়দা হয়েছে এহসানের দ্বারা, সবরের দ্বারা, তাহাম্মুলের দ্বারা, প্রতিশোধের দ্বারা। এই উম্মতের জন্ম হয়নি, এই উম্মতের জন্ম সবল তাহাম্মুলের কারণে, তাকওয়ার কারণে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই কাম যদি কেউ করতে চায় তাহলে তার জন্য এই তিনটা জিনিস জরুরি, সবর তাহাম্মুল আর তাকওয়া। যখন সবর তাহাম্মুল তাকওয়া হবে তখন আল্লাহ তাআলা কি করবেন, সব রকমের বিপদের থেকে, সকল ইমতিহান থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলাকে দিয়ে দিবেন। ওই রাস্তা পাওয়ার জন্য সবর তাহাম্মুল আর তাকওয়া ছাড়া অন্য কোন জায়গা নাই। ওই জায়গাটা হলো সবচেয়ে চওড়া জায়গা, প্রশস্ত জায়গা। সবর তাহাম্মুল আর তাকওয়ার দ্বারা যে সিফাত হাসিল হবে, প্রশস্ত জায়গা বের হয়ে যাবে, যে প্রশস্ত জায়গার থেকে ওই বিপদ আমাদের থেকে, বিরোধিতা শত্রুতামির থেকে ওই জায়গা থেকে বের হইতে পারবে। দ্বিতীয় বিকল্প কোন রাস্তা নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা করে এই কামের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। যদি ইমতিহান আসে তো সবর আর তাহাম্মুলের দ্বারা আমরা যেন ওই রাস্তা দিয়ে বের হয়ে যেতে পারি। عفو اور درگزر یہ نبوت کی اعلی شان ہے۔ غلطی کسے نہیں ہوتی، خطا اور نسیان آدم علیہ السلام سے چل رہے ہیں۔ اللہ تعالی کو وہ بندہ سب سے زیادہ محبوب ہے جو اللہ سے توبہ کر لے اور مخلوق سے درگزر کر دے۔ جو شخص اپنے لیے مغفرت نہیں چاہے گا اور اللہ سے اپنے لیے عفو نہیں چاہے گا، وہ بندوں کو معاف نہیں کرے گا۔ جو اللہ سے اپنے لیے عفو نہیں چاہے گا، جو اللہ سے اپنے لیے عفو نہیں چاہے گا، وہ بندہ بندوں کو معاف نہیں کرے گا۔ جو شخص یہ چاہے گا کہ اللہ میرے گناہ معاف کر دے، وہ مسلمان سے درگزر کرے گا۔ فاعفوا واصفحوا الا تحبون ان يغفر الله لكم, کہ معاف کرو درگزر کر دو. الا تحبون ان يغفر الله لكم, کیا تم نہیں چاہتے کہ اللہ تمہیں معاف کر دے؟ اللہ تعالی سے اپنے لیے عفو درگزر چاہنے کے لیے بنیادی عمل یہ ہے کہ تم اللہ کے بندوں سے درگزر کرو, اللہ تمہیں معاف کر دیں گے. میں ضروری بات عرض کر رہا کہ غلطی کس سے نہیں ہوتی. ہمیں نبوت کی تعلیم میں یہ بات ملتی ہے کہ جب کسی سے کوئی غلطی ہو جائے تو اس کی اس غلطی پر سب سے پہلے پردہ ڈالا جائے, کیونکہ مومن کی تحقیر, مومن کی تذلیل, یہ اللہ تعالی کے یہاں اس کی کوئی گنجائش نہیں ہے. مولانا علیہ صاحب افضالے کا ملفوظ ہے کہ گناہگار سے گناہگار مسلمان کو عظمت کی نگاہ سے دیکھنے کی مشق کیا کرو, گناہگار سے گناہگار مسلمان کو عظمت کی نگاہ سے دیکھنے کی مشق کیا کرو. کسی مسلمان کو حقیر سمجھنے کی گنجائش نہیں ہے, کیونکہ ایک مسلمان کا مقام بیت اللہ سے اونچا ہے, ایک مسلمان کا مقام بیت اللہ سے اونچا ہے. اس لیے کسی مسلمان کو حقیر سمجھنے کی گنجائش نہیں ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم اپنے تمام صحابہ کو ساتھ لیے ہوئے عرفات کے میدان میں تمام مہاجرین اولین, تمام اول بعد کے صحابہ سب آپ کے ساتھ. آپ کو عرفات سے نکلنے میں تاخیر ہوئی, کیوں؟ کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم حضرت اسامہ کا انتظار کر رہے تھے. حضرت اسامہ کے آنے میں دیر ہوئی, پورا قافلہ صحابہ کا آپ صلی اللہ علیہ وسلم کے ساتھ حضرت اسامہ کے انتظار میں ٹھہرا رہا. حضرت اسامہ رضی اللہ تعالیٰ عنہ ناک پچکی ہوئی, رنگ کالا, چہرے پر چیچک کے داغ, اس حالت کے حضرت اسامہ رضی اللہ تعالی عنہ. یہ تشریف لائے, ان کے انتظار میں قافلہ ٹھہرا رہا. اہل یمن نے کہہ دیا کہ اس کی وجہ سے قافلے کو رکنا پڑا, اس کی وجہ سے کیوں انتظار کیا گیا؟ پوچھا گیا کہ آخر اہل یمن کے مرتد ہونے کی کیا وجہ ہوئی, تو بتلایا گیا کہ حضرت اسامہ کو, حضرت اسامہ کے آپ صلی اللہ علیہ وسلم کا, حضرت اسامہ کا انتظار کرنے کو حقیر سمجھنے کی وجہ سے, ان کی حقارت کی وجہ سے اہل یمن مرتد ہوئے ہیں. میں بہت بڑی بات, بہت ضروری بات عرض کر رہا, کسی مسلمان کو حقیر سمجھنے کی گنجائش نہیں. حضرت اسامہ کے انتظار کو, کے انتظار کرنے کو اور آپ صلی اللہ علیہ وسلم کا, ان کا اہتمام کرنے کو اہل یمن نے کہہ دیا کہ کیوں ان کا انتظار کیا گیا, اس کی وجہ سے ہمیں روکا گیا؟ کہ اہل یمن کے ارتداد کا سبب حضرت اسامہ کے انتظار کو حقیر سمجھنا ہوا. یہ بہت ڈرنے کی باتیں ہیں, کسی مسلمان کو حقیر مت سمجھو. ہم نہیں جانتے کس کا اللہ کے یہاں کیا مقام ہے, کیا درجہ ہے, بلکہ صحابہ کرام کی صفات میں ایک صفت یہ پائی جاتی ہے کہ فرماتے تھے کہ ہم گناہ کو برا سمجھتے ہیں، گناہگار کو برا نہیں سمجھتے، ہم نفرت گناہ سے کرتے ہیں، گناہگار سے نفرت نہیں کرتے، ہم نفرت گناہ سے کرتے ہیں، گناہگار سے نفرت نہیں کرتے۔ اس لیے میں نے عرض کیا کہ غلطیاں کس سے نہیں ہوں گی، اس کام کو ملائکہ نہیں کریں گے، اس کام کو وہی انسان کرے گا جو آدم علیہ السلام سے خطا کرتا ہوا آ رہا ہے، لیکن سب سے بہترین خطا کار وہ ہیں جو توبہ کرنے والے ہیں۔ اس لیے عرض کر رہا ہوں کہ مومن کی غلطی کو چھپانا یہ پہلا حکم ہے، اگر غلطی ظاہر ہو جائے تو تاویل کا حکم ہے، اگر غلطی ظاہر ہو جائے تو تاویل کا حکم ہے، اگر غلطی ظاہر نہ ہو تو چھپانے کا حکم ہے۔ عمر رضی اللہ تعالی بیٹھے ہوئے تھے صحابہ کے ساتھ، ایک آدمی کا ریا خارج ہوا مجلس میں، عمر رضی اللہ تعالی ان کو غصہ آیا، اور غصے کی بات بھی اس لیے تھی کہ یہ مجلس کے آداب کے خلاف ہے۔ اکبر نے فرمایا جس نے ایسا کیا ہے میں اس کو قسم دے کر کہتا ہوں کہ اٹھے اور وضو کر کے آئے۔ ایک آدمی سب کے درمیان میں اٹھتا، سب اس کو دیکھ کر ہنستے، اس سے پہلے کہ وہ اٹھے اپنی جگہ سے، حضرت جریر رضی اللہ تعالیٰ بیٹھے ہوئے تھے اکبر کے پاس، کان میں قائم المؤمنین، یہ مناسب نہیں ہوا کہ ایک آدمی اٹھ کر جاوے وضو کے لیے، سب کو معلوم ہو جائے کہ اس نے یہ کیا ہے، ایک مسلمان کی ذلت ہوگی مجمع کے درمیان۔ کیا اچھا ہوتا کہ آپ کی قسم پوری ہونے کے لیے سارا مجمع وضو کر لیتا تاکہ معلوم نہ ہو کہ یہ غلطی کس سے ہوئی۔ عمر رضی اللہ تعالی نے حضرت جریر کے اس مشورے پر ان کو ان کی تعریف کی اور فرمایا نعم السید کنت فی الجاہلیہ ونعم السید انت فی الاسلام، کہ زمانے جاہلیت میں بھی تم اچھے سردار تھے اور اسلام میں بھی اچھے امیر ہو۔ اور تمہوں نے حکم دیا کہ سب وضو کر کے آئیں، چنانچہ پورا مجمع وضو کرنے کے لیے گیا، یہ نہیں معلوم ہو سکا کہ وضو کس کا ٹوٹا تھا۔ یہ تھا مزاج، اس سے آپس میں اجتماعیتیں اور آپس میں ایک دوسرے کی عظمت اور آپس میں ایک دوسرے کی محبت پیدا ہوتی ہے۔ مومن کے عیب کو چھپانا، مومن کے عیب کو چھپانا زندہ درگور کیے جانے والی لڑکی کو قبر سے زندہ نکال لینا ہے، یہ فرمایا۔ اس لیے سب سے زیادہ فساد جو امت کے درمیان ہوگا وہ امت کے عیوب اور ان کی کمزوریوں کو ظاہر کرنا، اس سے بڑا فساد کا کوئی سبب نہیں ہے۔ اس لیے اس کا حکم دیا گیا کہ مومن کی غلطی کو چھپاؤ، اور اگر ظاہر ہو جائے تو اس کی غلطی کی تعویل کرو۔ معاذ بن مالک اسلمی چار مرتبہ اپنے بارے میں آ کر کہا زنیت یا رسول اللہ، زنیت یا رسول اللہ، میں نے زنا کر لیا، میں نے زنا کر لیا۔ آپ نے ہر مرتبہ ان سے رخ پھیر لیا۔ ایک صحابی نے عرض کیا یا رسول اللہ میں نے زنا کر لیا ہے، یہ کوئی خبر دوسرا آدمی نہیں لے کر آیا، یہ خبر کوئی دوسرا نہیں لے کر آیا، یہ خبر خود دے رہے ہیں میں نے زنا کیا۔ آپ نے فرمایا لعلک قبلتها لعلک غمزتها لعلک لمستها، تعویل، تم نے بوسہ لیا ہوگا، تم نے ہاتھ لگایا ہوگا، تم نے آنکھ سے اشارہ کیا ہوگا، زنا نہیں کیا تم نے، جاؤ، تم نے زنا نہیں کیا، جاؤ، تعویل مومن کے فعل کی۔ امت اس سے بنے گی، امت کی اجتماعیت اور امت پناہ اس سے آئے گا کہ مسلمان کے فعل کی تعویل کرو, اللہ تعالیٰ کو ایک مسلمان کے گناہ کو چھپانے کے لیے جھوٹ بولنا اس کے گناہ کو ظاہر کرنے میں سچ بولنے سے زیادہ محبوب ہے. میری بات دھیان سے سننا, میں کیا کہہ رہا ہوں. ایک گھر کے دو میاں بیوی جن کا آپس کا ایک تعلق اپنی ایک خواہش کی بنیاد پر ہے, اللہ تعالیٰ کو ان کے آپس میں محبتیں بڑھانے کے لیے ان دونوں کا جھوٹ بولنا اللہ کو پسند ہے. وہ دعوت اور اس دعوت کے کام کو لے کر چلنے والے ان پر اپنے بھائی کی اور اپنے ساتھی کے گناہ کی تعویل کرنے کا کیا حکم ہوگا جس کے ذریعے ساری امت کو جوڑنا ہے. یہاں تو ایک میاں بیوی کے آپس کا جوڑ ہے, ایک گھر کے ایک فیملی کے جوڑ کے لیے اللہ تعالیٰ کو جھوٹ بولنا محبوب ہے. میں کچھ کہہ رہا ہوں, اس کا حکم دیا گیا ہے کہ مومن کے فعل کی تعویل کرو, ورنہ میں حضرت کے بیان کا ٹکڑا عرض کرتا ہوں. مولانا صاحب فرماتے تھے کہ مسلمانوں میں کبھی اجتماعیت ہوگی نہیں جب تک مسلمان کے قول و فعل کی تعویل نہیں کرو گے. تعویل کسے کہتے ہیں, تعویل کسے کہتے ہیں, اس کو سمجھنا چاہیے. ایک آدمی آیا حضرت علی کے پاس, پکڑ کر لایا گیا کہ اس نے چوری کی ہے, چرایا ہوا اونٹ کے ساتھ. حضرت علی نے فرمایا نہیں, تم نے چوری نہیں کی ہے. اس نے کہا میں نے چوری کی ہے. حضرت علی نے فرمایا اونٹ سارے ایک سی شکل کے ہوتے ہیں, تم اپنا سمجھ کر کھول رہے ہوں گے, وہ اونٹ دوسرے کا نکلا, تم نے چوری نہیں کی ہے. اس نے کہا نہیں میں نے چوری کی ہے. فرمایا بلاؤ جلاد کو, ہاتھ کاٹنے والے کو. جلاد آ گیا, جلاد آ گیا. آج یہ اللہ تعالیٰ کے حکم کا منتظر ہے کہ حکم فرمائے تو ہاتھ کاٹ دیا جائے, لیکن علی رضی اللہ تعالیٰ عنہ مجلس سے اٹھ کر چلے گئے. کچھ دیر کے بعد آئے اور آ کر فرمایا بھائی تم کون ہو, کہاں سے آئے ہو, کیا بات ہے, تم نے چوری کی ہے؟ اس نے کہا نہیں میں نے چوری نہیں کی ہے. فرمایا جاؤ چھٹی تمہاری. ساتھی نے اور مینی کیا ہوا, جلاد آ گیا, اس نے اقرار کر لیا. حضرت علی نے فرمایا میں نے اس کو پکڑا تھا اس کے اقرار کی وجہ سے اور چھوڑ دیا اس کے انکار کی وجہ سے. کہ مومن کیا کر رہا, مومن کیا کر رہا ہے, اسے یاد رکھنا. اس کام کا مزاج یہ ہے کہ خیر کی بات کے مذاکرے کرو, کسی کا مواخذہ مت کرو, خیر کی باتوں کے مذاکرے کرو, کسی کا مواخذہ مت کرو, پکڑ مت کرو. کیوں؟ اس لیے کہ ماحول کو صاف رکھنا ہے, ماحول کو ستھرا رکھنا ہے. مومن کے فعل کی تعویل کیے بغیر خدا کی قسم امت جمع نہیں ہو سکتی, امت جمع نہیں ہو سکتی جب تک مومن کے فعل کی تعویل نہیں کرو گے. تو یہ فرمایا کہ اگر عیب ظاہر ہو جائے تو اس کی تعویل کرو, عیب ظاہر نہیں ہوا تو اس کو چھپاؤ اور مسلمان سے درگزر کرو. اس کا نبی کو حکم ہے فاعف عنہ, نبی جی آپ ان سے درگزر کیجیے. میرے محترم دوست اور بزرگو, میرا آگے একটা কথা বলতে ছিল যে এটা নববী কাম, নবীদের কাম, এই কাম নববী মেজাজের সাথেই করতে হবে. নবীদের যে মেজাজ ছিল নবীদের স্বভাব এগুলো আমরা জানবো এবং সেই মেজাজের উপরে করতে হবে। করলে এই কাম থাকবে, আমার কাছে থাকবে, আমি করতে পারবো, আর নয় তো এই কাম আমার হাত থেকে ছুটে যাবে। এরপরে বলতেছেন যে আমাদের জন্য জরুরি হইল দুটা জিনিস, একটা হলো মানুষের ভুল ত্রুটিকে মাফ করে দেওয়া এবং নিজের গুনাহকে আল্লাহ তাআলার কাছে আল্লাহর কাছ থেকে মাফ চাওয়া, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে গণ্য। যে লোকটা মানুষকে মাফ করে দেয় এবং নিজের গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তওবাকারী আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। আর যে নাকি মানুষকে মাফ করতে জানে না, সে অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারবে না, পারে না। মাফ চাওয়াটার প্রয়োজন সে মনে করে, উপলব্ধি করে না যে মাফ চাইতে হবে। জেনে মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, মানুষের ভুল ত্রুটিকে মাফ করে দিতে হবে, তাইলে আল্লাহর কাছে আমার গুনাহ সম্বন্ধে মাফ চাইতে হবে, এই প্রয়োজনীয়তা, এই জরুরি জিনিসটা আমার ভিতরে পয়দা হবে যে সবাইকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ভুল কে না করে, সকলেরই ভুল হয়ে যায়, সকলেই ভুল করে। আদম আলাইহিস সালামের একটা ভুল হয়ে গেছে, এই কাম তো মানুষই করবে, মানুষের মধ্যে থেকেই করতে হবে। এ কোনো ঊর্ধ্ব জগতে যে ফেরেশতাদের মধ্যে করা যাবে না, ফেরেশতারা করলে আমাদের কোনো লাভ হবে না, ভুল আমাদের হইতেই থাকবে, হয়েই যাবে, কখনো আমার হবে, কখনো তার হবে, কখনো অমুকের হবে, কিন্তু মাফ করে দিতে হবে। হ্যাঁ, মাফ করে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। আল্লাহর পিয়ারা যদি হইতে চায়, কেউ বা হইতে চায়, তাহলে মানুষকে মাফ করে দিতে হবে, নিজের গুনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তাআলার পিয়ারা বান্দাদের মধ্যে সমান হয়ে যাবে। তো বলেন যে আল্লাহ তাআলা নিজে বলেন যে ফাফু ওয়াসবাহু, মাফ করে দাও, মাফ করে দাও, তার ভুলটা তুমি ধরে রেখো না, মাফ করে দাও। আলা তুহিব্বুন আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন? অর্থাৎ যে অপরকে মাফ করে দিবে, মানদাকে মাফ করে দিবে, আল্লাহ তাআলাও তাকে মাফ করে দিবেন। মাফ করে দিতে পারাটা বহু বড় জিনিস, নবীদের সিফত, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার আলামত যে মাফ করে দিতে পারে এবং আল্লাহর কাছে যে নিজের জন্য মাফ চায়। তাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, গুনাহগার সে গুনাহগার, বড় বড় গুনাহগারকেও সম্মানের দৃষ্টিতে দেখার জন্য তোমরা চেষ্টা করো, তাকে তুচ্ছতার ছেলের দৃষ্টিতে অপমান করার কোন প্রবণতা যেন তোমার মধ্যে না থাকে। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, কোন মানুষকেই অপমানকর দৃষ্টিতে দেখা জায়েজ নাই, কারোর সাথে তুচ্ছতার ছেলের ব্যবহার জায়েজ নাই, এটা নিজের জন্য বহু খাতরা, ভয়াবহ দরজা খুলে নিজের জন্য। যে কাউকে হাকির নজরে দেখে, তুচ্ছতার ছেলের সাথে দেখে, তুচ্ছতার ছেলেতার সাথে কথা বলে বা তুচ্ছতার ছেলেতার সাথে তার উপরে কোনো মন্তব্য করে, এটা বহু বড় খতরনাক জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মধ্যে বললেন যে একজন মানুষকে কিভাবে আমি তাকে অপমান করতে পারি, কিভাবে তার অপমানে আমি আনন্দিত হইতে পারি, এটা কি করে সম্ভব? কারণ একজন মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাইতুল্লাহর চেয়ে বেশি। হ্যাঁ, বাইতুল্লাহকে কতখানি ইজ্জত করি আমরা, কদর করি, তার চেয়ে বেশি দাম, বেশি দামি হইল আল্লাহ তাআলার কাছে একজন মানুষের মান সম্মান, মর্যাদা। সুতরাং আমার কথার দ্বারা কোনো মানুষের মান সম্মানের মধ্যে কোনো আঘাত না আসে, আহত না হয়, সে লজ্জিত না হয়ে যায়, অপমানিত, অপমান বোধ না করে, অপমানিত না হয়, এটা আমার জন্য খুব জরুরি জিনিস। তাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন যে বড় বড় গুনাহ করনেওয়ালাকেও শ্রদ্ধার দৃষ্টিতে দেখার মশক করো, অভ্যাস করো। হ্যাঁ, এর প্রেক্ষিতে বলতেছিলেন যে আমরা কোনো গুনাহগারকে ঘৃণা করি না, ঘৃণার জন্য না করি, আর গুনাহকে ঘৃণা করি, গুনাহগারকে যেন ঘৃণা না করি। গুনাহ তো মানুষের হয়েই যাবে, ভুল তো মানুষের হয়েই যাবে। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, হুকুম হইলেও কারোর দেখে যদি কোনো ভুল হয়ে যায়, তাইলে তার জন্য হুকুম কি, শরীয়তের ফয়সালা কি, কোরআন হাদিসের নির্দেশ কি? নির্দেশ হইলো কেউ যদি কোনো গুনাহ করে ফেলে, কিন্তু এখনো মানুষে জানে নাই, এটা এখনো মানুষ এটা জানে নাই, কিন্তু গুনাহটা করছে, এখন হুকুম হইলো যে ওইটাকে চেপে রাখা, কেউ যেন জানতে না পারে। আমার জবানটা আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন ওইটা প্রকাশের জরিয়া না হয়, সমস্ত মুসলমানদের হুকুম যেটা যেন ওটাকে চেপে রাখে, গোপন করে দেওয়ার চেষ্টা করতে থাকবে। আর যদি জানাজানি হয়ে গেছে তাইলে হুকুম হইলে তো ওইটাকে তাবিল করা, ব্যাখ্যা করা, হালকা করে দেওয়ার জন্য চেষ্টা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল এক সাহাবি আসছে, আয়েশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি, একবার দুইবার তিনবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ঘুরে নিতেছেন। মুয়াজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে স্বীকার করতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ঘুরে নিছেন। আরেকজনে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি, নবীজি বলতেছেন যে না হইতে পারে তুমি তাকে চুমা দিছো, লাল্লাকা কব্বালতা হইতে পারে তুমি তাকে চুমা দিছো। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি, এটা আর কারো খবর না, আমি নিজে স্বীকার করতেছি আপনার সামনে। নবীজি বলতেছে যে লাল্লাকা গামাস্তা, তুমি হয়তো ওই অপকর্মের ইশারা করছো। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যে লাল্লাকা লামাস্তা, আরে হইতে পারে তুমি একটু স্পর্শ করছো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যদি জাহের হয়ে যায় তাহলে এটাকে তাবিল করার হুকুম। হযরত ইউসুফ রাহমাতুল্লাহর বয়ানের একটা টুকরা, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন যে যদি উম্মতের গুনাহের গুনাহ যদি হয়ে যায়, ভুল যদি হয়ে যায়, এটা যদি চাপায় চাপিয়ে চেপে রাখার চেষ্টা যদি না করে অন্যরা, অথবা যদি প্রকাশ পেয়ে যেয়ে থাকে তাহলে ওইটাকে তাবিলের চেষ্টা যদি না করে, তো এই উম্মতের মধ্যে কোনোদিনও ইসকাম কান্নাওয়ালাদের মধ্যে কোনোদিনও ইজতেমাইয়াত পয়দা হবে না। ইজতেমাইয়াত তো পয়দা হয়েছে এই মহব্বতের দ্বারা, গুনা ঢাইকে রাখার সময় রাখার চেষ্টার দ্বারা। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, উম্মতের গুনাহ হয়ে গেলে যদি প্রকাশ না পেয়ে থাকে ওইটাকে গোপন রাখার চেষ্টা করা, প্রকাশ হয়ে গেলে ওইটাকে তাবিল করা। আরে তাবিল করতে যেয়ে যদি একটু অসংলগ্ন কথাও হয়ে যায়, মিথ্যার মতো হয়ে যায়, তবুও ভালো আল্লাহ তাআলার কাছে। যেই সত্যের দ্বারা মানুষের দোষ প্রকাশ পেয়ে যায় ওই সত্যের চেয়ে ওই মিথ্যা অনেক ভালো, যেই মিথ্যার দ্বারা মানুষের দোষটা গোপন থেকে যায় ওই মিথ্যা অনেক ভালো। একটা পরিবার স্বামী স্ত্রী দুজন, স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য একটু অসত্য কথাও বলে ফেলে তাহলে সে নেকি পায়, স্বামীকে খুশি করার জন্য, অন্য কিছু না। স্বামী যদি স্ত্রীকে খুশি করার জন্য একটু অসত্য কথা বলে তা স্বামী নেকি পায়। তো একটা পরিবারের সম্পর্কের জন্য যদি অসংলগ্ন কথা, অবাস্তব কথা বললে নেকি হয়, তো পুরো উম্মতকে পুরো মজমাকে জুড়ে নেওয়ার জন্য যদি একটু অসংলগ্ন কথা হয় তাইলে সেখানে কেন নেকি হবে না। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে জোর মিল, অন্য কিছু না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোন মানুষ যেন আমার কথা বা আমার কোন আচরণে মানুষ বেইজ্জতি না হয়, অপমানিত না হয়, তুচ্ছ তাচ্ছিল্যতার ভাব যেন আমার পক্ষ থেকে প্রকাশ না পায়। আরফার ময়দানে বিদায় হজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দান থেকে রওনা দিবেন, বেলা ডুবে গেছে, সমস্ত সাহাবী সবচেয়ে বড় বড় সাহাবারা পুরানা পুরানা মহাজের সবচেয়ে বড় বড় নবীর সবচেয়ে প্রিয় ইসলামের লাইনে সবচেয়ে বেশি জান মাল কোরবানি করনাওয়ালাদের জামাত সব অপেক্ষায়, হুজুর রওনা দেন না, হুজুর রওনা দিতেছেন না। কারণ হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন নাই। কে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু? কি সম্পর্ক নবীর সাথে? রক্তের কোনো সম্পর্ক নাই, দেখতে শুনতে খুব গোলাপ ফুলের মতো তাও না, নাক চ্যাপ্টা, চেহারা কালো, হাবশিদের মতো দেখা যায়, হাবশিদের মতো দেখা যায়। কতক্ষণ পরে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দেওয়ার জন্য তৈরি হলেন। এই অবস্থাটা ইয়েমেনবাসীরা যখন দেখলো তাদের কাছে অপছন্দ হলো, তারা বললে যে এই যে এই ছেলেটার কারণে, এই ছেলেটার কারণে এতক্ষণ দেরি করলো সবাই নিয়ে অপছন্দ হইল। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের দৃষ্টিতে একটু তুচ্ছ তাচ্ছিল্যের মানুষ হয়ে গেল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, পরবর্তীতে বহু ইয়ামেনি মোরতাদ হয়ে গেছে। জিজ্ঞাসা করা হইল বিজ্ঞজনদের কাছে যারা মোরতাদ করা হয়ে গেল, বলে যাদের মোরতাদ হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই, একটাই মাত্র জিনিস, সেটা হলো হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সম্বন্ধে একটা তুচ্ছ তাচ্ছিল্যের মন্তব্য তারা করছিল, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান আর ইসলামের থেকে বঞ্চিত করে দিয়েছেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোন মানুষের ইজ্জত নষ্ট না হয়, অপমানিত না হয়, তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার যেন আমরা না করি। যদি আমাদের এই কামের দ্বারা মাকসাদ উম্মতকে জোড়া হয়, তাহলে মানুষকে সম্মানের নজরে দেখতে হবে, সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। গুনাহকে তো ঘৃণা করব, কিন্তু কোন গুনাহগারের সাথে ঘৃণিত কোনো আচরণ বা ঘৃণিত কোনো মন্তব্য যেন আমরা না করি, তাইলে তো উম্মত জুড়বে। আল্লাহ তাআলার হুকুম এইটা, আল্লাহ তাআলার হুকুম এইটা, ফাফু আনহুম, তাদেরকে মাফ করে দেন, তাদেরকে দরগুজার করেন। নবীকে আল্লাহ তাআলা হুকুম দিতেছেন মাফ করে দেওয়ার কথা। মেরে মোহতারাম দোস্তো বুজুর্গ, এই কামের মধ্যে তো বহু বড় সিফত, যেই সিফত না থাকলে নিজের জন্য এই কামের দরজা খোলা থাকবে না, আর যেই সিফত না থাকলে উম্মতকে এই কামের সাথে জোড়া যাবে না। এজন্য কয়েকটা সিফতের আলোচনা হলো, একটা হলো তাহাম্মুল, সবর, তাকওয়া, আর একটা হলো মাফ করে দেওয়া, দেখা না দেখার ভান করা, গুনাহ হয়ে গেলে তাকে তাবিল করা। তাহলে তাবিল করা কাকে বলে, কিভাবে তাবিল করবে, মানুষের দোষকে গোপন কিভাবে করছেন সাহাবারা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মজলিসে খেলাফতের মধ্যে এক লোকের পিছনে রাস্তা দিয়ে বাতাস বের হয়ে গেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুব গুসা হয়ে গেছে, এমন নারাজ হয়েছেন যে কসম দিয়ে বলতেছি, কসম দিয়ে বলতেছি, যার এই কাম হয়েছে সে যাও, ওঠা যাওয়া যোগ করে আসো। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা নো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে বললেন যে আমিরুল মুমিনিন, এখন যদি সে উঠে তাহলে সব মানুষের জেনে যাবে যেই মন্দ কামটা এই লোকটা করছে, মানুষের সামনে ছোট হয়ে যাবে, মজমার সামনে সে লজ্জিত লজ্জিত হবে, লজ্জা পেয়ে যাবে। বরং এটা একটু ভালো হইতো না, যেহেতু আপনি কসম খাইছেন তো আমাদের সবাইকে বলে দেন যে আমরা সবাই যে উজু করে আসি, তাতে আপনার কসমটাও পুরো হয়ে গেল, সবাই গেলে তো সে লোকটাও যাবে, আপনার কসমটাও পুরো হয়ে গেল, আর ওই লোকটাও লজ্জিত অপমান হওয়ার হাত থেকে সে বেঁচে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নসিহতটাকে, এই পরামর্শটাকে গ্রহণই করলেন না, তার প্রশংসা করলেন, বললেন যে নেয়ানা সাইয়্যিদু কুনতা ফিল জাহিলিয়াতে, ইসলাম গ্রহণ করার আগেও তুমি একজন উচ্চ মানের সর্দার ছিলা, ওয়া নেয়ানা সাইয়্যিদু আনতা ফিল ইসলাম, ইসলাম গ্রহণের পরেও তুমি একজন উচ্চ গুণাগুণ সম্পন্ন সর্দার। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওনাদের মধ্যে মানার যোগ্যতা এমন ছিল, সাধারণ একজন সাহাবীর কথা, আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও সেকেন্ডের মধ্যে নিজেরটা ভুলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে আসছে এক লোক, বলতেছে এ এলো উটচোর, আমার উট চুরি করছে, যখন এই উটের রশি খুলতেছিল নিয়ে যাইতেছিল তখনই তাকে আমি হাতে নাতে ধরছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে না না না, সে চুরি করে নাই, এখন যে রশি খোলা অবস্থায় ধরা পড়ছে সে বলে যে না আমি চুরি করছি। কারে ভাই, না সব উট দেখতে তো একরকমই, তুমি হয়তো তোমারটা মনে করে খুলতেছিলা, কিন্তু দেখা গেল যে আসলে এইটা তোমার না, এইটা ওনা, এইরকম হয়েছে, না আমি তো চুরি করার জন্যই আসছি, আমি তো চুরি করার জন্যই আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন জল্লাদকে ডাকো, হাত যে কাটবে তাকে ডাকো। তাকে ডাকলেন, ডেকে বসাইলেন, বসে একটু চুপচাপ থেকে উনি বের হয়ে চলে গেলেন। কতক্ষণ পরে আসলেন, এসে এমন ভাব যে এই লোকগুলো আসছে যখন উনি চলে যাওয়ার পরে, আরে ভাই তোমরা কারা, কোথেকে আসছো, কি ব্যাপার, কি কিছু বলতে টলতে চাও নাকি? তো যে যার উঠ সে বলতেছে এলোক আবার উঠ চুরি করছে। কি বলে, তুমি কি উঠ চুরি করছো? না আমি চুরি করে, যাও যাও যাও যাও চলে যাও, আর দেরি করে না, এখানে এখানে চলে যাও, এখনই উঠো চলে যাও। তো বললেন যে আমিরুল মুমিনিন সে তো নিজেই স্বীকার করছিল, আপনি আবার তাকে সরাই দিলেন, আপনি তো জল্লাদ দেখছিলেন, জল্লাদ দেখছিলাম সে স্বীকার করছিল, ওই জন্য ছেড়ে দিলাম, সে এখন অস্বীকার করতেছে, এই জন্য সে নিজেই তো অস্বীকার করতেছে, এই জন্য ছেড়ে দিলাম। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, তাবিলকে তো এইভাবে করতে হবে, এইভাবে যদি করি তাইলে উম্মত আমার সাথে জুড়বে, এই কামের সাথে জুড়বে, আমাদের কামের পরিধি বাড়তে থাকবে। আর আমরা যদি প্রতিশোধ পরায়ণ হই, মানুষের দোষ গেয়ে গেয়ে বেড়াই, শরীয়তের মধ্যে এর কোনো সুযোগ নাই যে একজন অবরোধ করছে এটা আরেকজনের কাছে চর্চা করে বেড়াবে, এই গীবতের সুযোগ কোরআনের মধ্যে শরীয়তে নাই, কোরআন এটা নিষেধ করে দিয়েছেন। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এটা নবীওয়ালা কাম, নবীওয়ালা কামকে করতে হবে, নবীওয়ালা সিফতের সাথে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে দেন। আগর কিছু ঈমান ওয়ালে কে আন্দর 100 খারাপিয়া হ্যায় আর এক খুবি হ্যায়, 100 খারাপিয়া হ্যায় এক খুবি হ্যায়, 100 আয়ব হ্যায় আর এক সিফত আচ্ছি হ্যায়, তো হম এক ইস এক খুবি কি ওয়াজহ সে ইস মুমিন কা এসা ইকরাম করেঙ্গে জেসা উস মুমিন কা ইকরাম করে জিসমে 100 খুবিয়া হ্যায়। इसका हुक्म दिया गया है, इन वाकयात पर गौर करना चाहिए काम करने वालों को, ये हमारे लिए मशाले राह हैं। इस मिजाज को बनाए बगैर तरबियत ना होगी, इज्तमाईयत ना होगी। एक जनाजा लाया गया, जनाजा रखा गया, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को खबर की गई کہ جنازہ آیا ہے آپ تشریف لائیے نماز پڑھا دیں۔ آپ صلی اللہ علیہ وسلم جنازے پر تشریف لے جا رہے تھے نماز پڑھانے کے لیے، حضرت عمر رضی اللہ تعالیٰ نے سامنے سے آ کر آپ کو جنازے پر جانے سے روک دیا اور یہ فرمایا عمر رضی اللہ تعالیٰ نے کہ یا رسول اللہ یہ جنازہ بہت برے آدمی کا ہے، یہ برائی میں مشہور ہے، یہ آدمی اپنی برائی میں بہت معروف ہے، اچھا نہیں لگتا کہ آپ اس کی نماز پڑھائیں، اس کو ہم میں سے کوئی پڑھا کر دفن کر دے گا، آپ نماز نہیں پڑھائیں گے۔ آپ صلی اللہ علیہ وسلم تشریف لائے اور آپ نے اس جنازے کے پاس کھڑے ہو کر صحابہ میں اعلان کیا کہ بتاؤ تم سب میں سے اس مرنے والے کو کسی نے کوئی خیر کا کام کرتے ہوئے دیکھا ہے؟ ایک صحابی کھڑے ہوئے، عرض کیا کہ اس مرنے والے نے ایک موقع پر اللہ کے راستے میں ایک رات پہرہ دیا ہے۔ آپ نے فرمایا جو آنکھ اللہ کے راستے میں پہرہ دینے میں جاگی ہے وہ جہنم کی آگ نہیں دیکھے گی۔ فرمایا عمر پیچھے ہٹ جاؤ، تمہیں کوئی حق نہیں ہے لوگوں کے اعمال کے بارے میں سوال کرنے کا، اللہ کے ہاں اس کا یہ مقام ہے کہ اللہ اس کو جہنم سے بچا رہے ہیں، اس کے ایک مرتبہ اللہ کے راستے میں رات کو پہرہ دینے پر جہنم کی آگ حرام کر رہے ہیں اس کے لیے، اور تم کہتے ہو کہ آدمی اچھا نہیں ہے۔ فرمایا عمر تمہیں کوئی حق نہیں لوگوں کے اعمال کے بارے میں سوال کرنے کا۔ آپ نے آگے بڑھ کر ان کی نماز پڑھائی، حالانکہ وہ آدمی اتنا برا تھا کہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ کا آپ کا نماز پڑھا حضرت عمر کو گوارا نہیں تھا، لیکن آپ نے اعلان کر کے ان کی خوبی کو تلاش کیا، اعلان کیا کوئی ہے تمہیں جس نے اس مرنے والے کو کوئی عمل کرتے ہوئے دیکھا ہو؟ ایک عمل ملا اس کی زندگی کا کہ اللہ کے راستے میں ایک رات پہرہ دیا ہے، آپ نے فرمایا جو آنکھ اللہ کے راستے میں پہرا دینے میں جاگی ہے وہ جہنم کی آنکھ نہیں دیکھے گی. میرے دوستو بزرگ عزیزو, یہ مزاج بنانا پڑے گا, تب امت کے اندر اجتماعیت پیدا ہوگی. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اسی مزاج سے امت بنائی تھی. اس وقت امت میں جتنا تفرقہ ہے وہ ایک دوسرے کے عیوب کو کھولنے اور ایک دوسرے کی غیبت کی وجہ سے ہے. اس لیے یہ واقعات, یہ علم تربیت کا علم ہے, یہ تربیت کا علم ہے. شریعت کے علم کے ساتھ تربیت کا علم بھی ضروری ہے, ورنہ وہ گناہ ہم سے ہوں گے جو ہمارے سارے اعمال مقبولہ کو اور عبادات مقبولہ کو ایسا ہمیں قیامت میں خالی کر دیں گے. ان سے حق والے آئیں گے, ہماری غیبت کی ہے, ہمارا مال قبضایا ہے, ہمیں ذلیل کیا ہے, ہمارے چاٹا مارا ہے. یہ حق والے آئیں گے, اس عابد کی ساری عبادتیں اب اس اپنے حق کے بدلے میں لے اڑیں گے, اور اس عابد کو ان حق والوں کے گناہ اس کو دے کر اس عابد کو جہنم میں ڈال دیا جائے گا. یہ ہوگا حشر اس شخص کا جس کے ساتھ بڑی ذکر و تلاوت, بڑی عبادت اور بڑی محنت یہ کر کے جائے گا, لیکن اس کی ساری عبادات اور ساری محنتیں حق والے لے اڑیں گے. اس لیے میرے دوستو بزرگ عزیزو, یہ اس کام کا مزاج ہے, یہ اس کام کا مزاج ہے کہ مسلمان کے فعل کی تعویل کرو اور مسلمان سے درگزر کرو, اور اگر کسی غلطی ہو جائے تو اس کی گزشتہ قربانیوں کو اور اس کی خوبیوں کے تذکرے کرو. حضرت فرمایا کرتے تھے امیت الباطل بتر کی ذکر ہی, امیت الباطل بتر کی ذکر ہی, کہ باطل کا ذکر, اگر باطل کو ختم کرنا ہے تو اس کا ذکر کرنا چھوڑ دو, باطل ختم ہو جائے گا. میرے محترم دوستو بزرگو, بولیں যে আমাদের মধ্যে ওই গুণ আর ওই সিফত থাকতে হবে, যে গুণ আর সিফতের দ্বারা মানুষের দোষ ঢাকা পড়ে, মানুষের দোষের প্রকাশ না হয়, মানুষের দোষ তালাশ করার পেছনে আমরা না পড়ি. এটা বহুত জরুরি জিনিস, দোষ তালাশ করার পেছনে না পড়ি. এটা আমাদের সকলের মধ্যেই অর্জন করতে হবে. নবীওয়ালা কাম, নবীওয়ালা মেজাজ পয়দা করে এই নবীওয়ালা কামকে করতে হবে, তখন এই নবীওয়ালা কামের সুফল আমাদের সামনে আসবে, আমরা দেখতে পারব. মদিনাতে একজনের জানাজা নিয়ে আসা হইল, মারা গেছেন একজন মুসলমান সাহাবি. এই লোকটা সকলের কাছেই, সকলেরই জানা ছিল যে বড় খারাপ রকমের মানুষ, সকল মন্দ কামের কাজী. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হইল যে ইয়া রাসূলুল্লাহ, তো জানাজা আসছে, আপনি জানাজা পড়ায় দেন. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে আটকায় দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেতে পারবেন না, অত্যন্ত খারাপ মানুষ, আপনি তার জানাজা পড়াবেন, এটা আমরা কেউ পছন্দ করি না, অন্যকে পড়াই দেখ, আপনি জানাজা পড়ায়েন না. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত মানুষের বাধা সত্ত্বেও আগায় গেলেন জানাজার কাছে, যে বললেন যে এই তোমাদের মধ্যে এরকম কেউ কেউ আছে যে আমার এই সাহাবীর সম্বন্ধে কোনো ভালো কোনো খবর দিতে পারবে, ভালো খবর দিতে পারবে? তা একজন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তার একটা ভালো কামের খবর আমি দিতে পারি, শোনাইতে পারি. সেটা হলো একবার আল্লাহর রাস্তাতে সফরের সময় এক রাত্রি সে জেগে থেকে ওই আল্লাহর রাস্তার মুজাহিদদের ওই জামাতের পাহারাদারি করছিল. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সাক্ষী দিয়ে বলতেছি, যেই রাত্রি যেই চক্ষু আল্লাহর রাস্তাতে জেগে থাকছে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনকে দেখবে না. মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, ভালো মানুষের আলামত হইল এটা যে একজন মানুষের মধ্যে 99টা দোষ আছে, একটা গুণ আছে, ওই একটা গুণকে ধরে নিয়ে এমন ভাবে তার সাথে আচরণ করতে পারে যে তার কাছে যেমন একশোটাই গুণ ছিল, কোন দোষ তার জীবনে নাই। এইরকম মানুষের মতো আচরণ, ওই রকম মানুষের সাথে যেরকম আচরণ করে, ওই আচরণ যদি এক গুণের গুণ বিশিষ্ট মানুষের সাথে করতে পারে, তাইলে হলো সে মানুষ। এইটি হলো ইসলামের শিক্ষা, এইটি হলো ইসলামের শিক্ষা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার শোনো, কোন মুসলমানের আমল সম্বন্ধে সওয়াল করার অধিকার তুমি কেন কোন বান্দার নাই? আমলের সওয়াল করবেন আল্লাহ তাআলা, তুমি কেন তার বান্দার আমার আল্লাহর বান্দার আমল সম্বন্ধে সওয়াল করতেছো যে তার কাছে কি ভালো আমল আছে? আল্লাহ যাকে জান্নাতে নেওয়ার জন্য তৈয়ার, আর তুমি তার সম্বন্ধে মন্দ বলতেছো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ায় দিলেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এইভাবে হলো মোমেনের সাথে আচরণ করতে হবে, এইভাবে মোমেনের সাথে আচরণ করতে হবে। এইটা হলো নবীওয়ালা সিফাত। বলেন যে এই যে এলেম গুলা, এই যে ঘটনাগুলা বিভিন্ন কিতাবের মধ্যে আছে, এটা হলো মানুষকে মুসলমান হিসেবে গড়ার এলেম, মানুষকে তরবিয়তের এলেম, মানুষ গড়ার এলেম। মানুষ গড়ার এলেম যদি আমি আমার উপরে ব্যবহার না করি, আহকামাতের এলেম যেটা আছে, অর্থাৎ যে সমস্ত এলেমের মধ্যে আল্লাহ তাআলার হুকুম গুলান আছে, ওই হুকুম আদায় করতে থাকবে, নামাজ পড়তে থাকবে, রোজা রাখতে থাকবে, সমস্ত নেক আমল গুলো করতে থাকবে, কিন্তু মানুষ গড়ার এলেম যেটা, এই এলেম যদি এলেমের সাথে যদি সম্পর্ক না থাকে, তাইলে ওই আহকামাতের এলেমের উপরে আমল করে সে আখেরাতের দিনে পার পেতে পারবে না। কারণ একদিকে পাহাড়ের মতো ঢেরি স্তূপ করা নামাজ রোজা হজ জাকাত নিয়ে আসবে, দান সদকা নিয়ে আসবে, আর একদিকে তরবিয়তের এলেমের অভাব। কারো বিপদ করছে, কারো দোষের চর্চা করছে, কাউকে জলিল করছে, কাউকে তুচ্ছতা চিহ্ন করছে, কাউকে থাপ্পড় দিছে, কারো হাত নষ্ট করছে, কারো উপর জুলুম করছে, কারো উপর মিথ্যা অপবাদ লাগাইছে, এই সবাই কিয়ামতের দিনে ওই ওইখানে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ, এই লোকটা আমার গীবত করছে, মানুষের সামনে আমাকে লজ্জিত করার জন্য, ঢেউ করার জন্য, অপমানিত করার জন্য। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওই আমলের ঢেরির থেকে তাকে দিয়ে দেওয়া হবে, যাও দুনিয়াতে তোমার এই ক্ষতি ঘটছে, আজকে তুমি এগুলো নিয়ে যাও। যার উপর জুলুম করছে তাকে কতখানি দিয়ে দিবে, যাকে অপমান করছে তাকে কতখানি দিয়ে দিবে, যার হাত নষ্ট করছে তাকে কতখানি নিয়ে দিয়ে দিবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওই পাহাড়ের মতো আমল নিয়ে আসা আবেগ, সে আমল শূন্য হয়ে যাবে, আমল শূন্য হয়ে সে জাহান্নামে পৌঁছে যাবে। এই জন্য আহকামাতের এলেমও বহুত জরুরি, তরবিয়তের এলেমও জরুরি। ওয়াকায়াত কিতাবের মধ্যে এই সমস্ত ঘটনা এই জন্য আসছে যে আমি আমাকে নিজেকে আমার নিজেকে গড়ব কিভাবে, আমি আমাকে গড়ব কিভাবে। এই এলেম, এই এলেম, ওই তরবিয়তে এলেম, তরবিয়তের এলেম, এটা বহুত জরুরি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এইটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে তো উম্মত জুড়বে, উম্মতের মধ্যে একত্রিত ভাব পয়দা হবে, মিল মহব্বত পয়দা হবে, দিন চলবে। আর তরবিয়তের এলেম যদি না থাকে, বহুত জরুরি এলেম, এই এলেম যদি না থাকে, তোর পয়দা হয়ে যাবে, তোর পয়দা হয়ে যাবে নবীওয়ালা কাম, নবীওয়ালা সিফাতের সাথে এই মেজাজ, মেজাজ পয়দা করতে হবে আমাদেরকে, নবীওয়ালা মেজাজ, মানুষের দোষকে ঢাকার মেজাজ, মানুষের দোষ প্রকাশ পেয়ে গেলে ওইটাকে তাবিল করার মেজাজ, মানুষকে দোষ থাকা সত্ত্বেও তাকে সম্মান করার মেজাজ, মানুষের সমস্ত দুরাচরণ আর দুর্ব্যবহার এইগুলাকে তাহাম্মুল বরদাস্ত করার মেজাজ, মানুষকে মাফ করে দেওয়ার মেজাজ, আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহকে মাফ চাওয়ার মেজাজ যখন পয়দা হবে, তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উম্মত পয়দা হবে, আপসের মধ্যে মিল মহব্বত হবে, আর দিনের দিন তখন জাহির হবে, দিনের সাথে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছে ওটা আল্লাহ তাআলা প্রকাশ করবে। আপস কি ইজতিমাঈয়ত কে বগৈর আল্লাহ কি নুসরত কবি নাজিল হোগি নাহি, চাহে হামারি নামাজে জিক্র তিলাওয়াত ও ইবাদতে আরশ তক পৌঁছ জায়ে, আল্লাহ কে ইয়াহ কবুল ভি হো জায়ে, লেকিন আপস কি ইজতিমাঈয়ত কে বগৈর আল্লাহ কি গায়বি নুসরত নাজিল নাহি হোগি। ইয়াদুল্লাহি আলাল জামাআ, ইয়াদুল্লাহি আলাল জামাআ, کہ اللہ تعالیٰ کی مدد اور نصرت اور اللہ کا ہاتھ جماعت پر ہے۔ یہ اجتماعیت اس وقت تک نہیں پیدا ہوگی جب تک اپنے آپ کو اسلام میں مزاج نبوت پر نہیں لائیں گے. میرے محترم دوستو بزرگ عزیزو, آپس کے اختلاف کی کیا وجوہات ہیں؟ اجتماعیت کیوں نہیں ہوتی؟ دیکھو میں ضرور بات عرض کر رہا ہوں, یہ اللہ کا کام ہے. اللہ تعالیٰ اپنے کام کے لیے جس کا چاہتے ہیں خود انتخاب فرماتے ہیں. حسد یہ سب سے زیادہ افتراق پیدا کرنے والا مرض ہے. حسد سب سے زیادہ افتراق پیدا کرنے والا مرض ہے. اللہ کا کام ہے, وہ جسے چاہے لے لے, یہ انتخاب اللہ کرتے ہیں. اللہ یصطفی من الملائکۃ رسلا ومن الناس, اللہ تعالی لوگوں میں سے فرشتوں میں سے اپنے کام کے لیے خود انتخاب کرتے ہیں. اللہ جسے چاہے کام لے لے. اللہ تعالی نے ابابیل کے ذریعے ابرہہ کے لشکر کو ختم کیا, کام اللہ کو لینا تھا, اللہ نے دیا ہے. تو کیا کوئی ابابیل سے حسد کرے گا؟ کیا ابابیل سے کوئی حسد کرے گا کہ ابابیل نے ابرہہ کے لشکر کو کیسے ختم کر دیا؟ اللہ جسے چاہے کام لینے. یہ آپس کا اختلاف جس کو اس میں حسد کو بڑا دخل ہے. صحابہ کرام کے اندر ایک بڑی صفت یہ تھی کہ جب وہ ایک دوسرے کے فضائل سنتے تھے تو ان کے ساتھ رہنا, ان کے ساتھ رہنے کی کوشش کرتے تھے تاکہ اللہ ان کے ساتھ ہم سے بھی کام لے لے. کسی کو آگے بڑھتا ہوا دیکھ کر حسد کر کے پیچھے نہیں ہٹتے تھے, بلکہ جن کے فضائل سنتے تھے ان کے ساتھ ہو جایا کرتے تھے. حسد کی گنجائش نہیں ہے, کیونکہ کوئی کسی کو آگے بڑھانے والا ہے نہ کوئی کسی کو پیچھے ہٹانے والا ہے. کام اللہ کا ہے, وہ جس سے چاہے لے لیں. مولانا الیاس صاحب کا ملفوظ ہے کہ اخلاص کے ساتھ کام میں لگے رہو, عجب نہیں اللہ تم سے وہ کام لے لے جو اللہ نے پچھلوں سے بھی نہیں لیا. کام اللہ کا ہے اور اس کی مثالیں ہیں. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ایک تلوار نکالی, بڑی عمدہ تلوار تھی. فرمایا اس تلوار کو کون لے گا؟ حضرت عمر کھڑے ہوئے, یہ تلوار مجھے دے دیجئے, پرانے بھی ہیں. بلکہ فرمایا لو کان بعدی نبی لکان عمر, لیکن آپ نے تلوار ان کو نہیں دی. فرمایا پھر یہ تلوار کون لے گا؟ حضرت زبیر کھڑے ہوئے, آپ کے چچا کے, آپ کی خوبی کے لڑکے بھی ہیں اور پرانے بھی ہیں, آپ نے تلوار ان کو نہیں دی. تیسرا اعلان بڑا سخت ہوا, فرمایا من یاخذہ بحقہ, اس تلوار کو کون لے گا جس کا حق ادا کرے؟ یہ دونوں پرانے ڈر گئے. یہ نہیں کہ ہم حق ادا کریں گے, ہم حقدار ہیں. دونوں پرانے, حضرت زبیر حضرت عمر, دونوں پیچھے ہٹ گئے. حق ادا کرنا ہمارا کام نہیں, ہمارے بس کی بات نہیں. اس تیسرے اعلان پر ابو دجانہ کھڑے ہوئے, آپ نے تلوار ان کو دے دی. اس تلوار کو جب لے کر چلے زبیر رضی اللہ تعالیٰ یہ کہہ کر پیچھے نہیں ہٹ گئے کہ ہمارے ہوتے ہوئے ان کو کیوں دی گئی ہے, بلکہ روایت میں ہے کہ زبیر رضی اللہ تعالیٰ ابو دجانہ کے ساتھ ساتھ چلے دیکھنے کے لیے کہ آخر کیا بات ہے کہ ہمارے ہوتے ہوئے تلوار اس کو ملی ہے, اس میں کیا خیر ہے. دیکھ کے فرمانے لگے اللہ جانے اللہ کے رسول جانے کس سے کیا کام لینا ہے. اس لیے میں عرض کر رہا ہوں ضروری باتیں ہیں کہ جب کسی کو دیکھو کام میں آگے بڑھتے ہوئے تو ان کے معاون بن جاؤ, کیونکہ کام تعاون سے چلے گا تقابل سے نہیں. حسد مقابل بنائے گا معاون نہیں بننے دے گا. اس لیے حدیث میں تاکید کی ہے لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله اخوانا. حسد نہ کرو, ایک دوسرے نفرت نہ کرو, ایک دوسرے پیٹ نہ پھیرو. ایک دوسرے کے معاون بن کر اور بھائی بھائی بن کر رہو. چنانچہ صحابہ کا مزاج یہ تھا کہ جب وہ کسی کے بارے میں کوئی خیر کی بات سنتے تو اس کے ساتھ رہنے کو اپنی ضرورت سمجھتے تھے. آپ نے فرمایا ابھی تمہارے سامنے جنتی آدمی آنے والا ہے. صحابہ منتظر, کون ہے وہ جس کے جنتی ہونے کا دنیا میں اعلان ہو رہا؟ حضرت سعد رضی اللہ تعالی عنہ وہ سامنے سے آئے کہ یہ آدمی جنتی ہے. اگلا دن ہوا پھر یہی اعلان, پھر یہی آئے حضرت سعد رضی اللہ تعالی عنہ. تیسرا دن ہوا پھر یہی اعلان, پھر یہی صحابی آئے سامنے. تین دن سے ایک صحابی کے بارے میں جنتی ہونے کا اعلان ہو رہا. عبداللہ بن عمرو بن العاص رضی اللہ تعالی عنہ وہ اٹھ کر گئے ان کے پاس اور یہ کہا کہ میں آپ کے گھر میں تین دن آپ کے ساتھ ٹھہرنا چاہتا ہوں. آپ جنتی آدمی ہیں, آپ کی عبادت, آپ کے اخلاق, آپ کے اعمال, آپ کی ریاضت, آپ کا مجاہدہ, تین دن تک ساتھ رہ کر دیکھوں گا آپ کیا کرتے ہیں. جو آپ کریں گے وہ میں بھی کروں گا تاکہ میں بھی جنتی ہو جاؤں. سعد رضی اللہ تعالی عنہ نے اپنے گھر میں تین دن کو ٹھہرایا. عبداللہ بن عمر فرماتے ہیں میں نے تین دن تین راتیں گزاری ان کے ساتھ, پوری رات دیکھا میں نے ان کو کہ یہ رات میں کیا کرتے ہیں, کیسی دعائیں, کیسا رونا, کیسی تہجد, کیسی عبادت. فرماتے ہیں یہ عشاء پڑھ کر سوتے تھے اور فجر کی نماز تک سوتے تھے, کوئی عبادت نہیں, کوئی تہجد نہیں. ایک رات گزر گئی, دوسری گزر گئی, تیسری گزر گئی, جب کچھ کرتے نہیں ہیں تو جنتی آدمی کیسے بن گئے؟ عبداللہ بن عمر سے رہنے گیا, صاف کہہ دیا حضرت سعد سے کہ میں نے تو آپ کو جنتی آدمی سن کر آپ کے ساتھ رہنا پسند کیا تھا مگر آپ تو کچھ کرتے نہیں ہیں. فرماتے ہیں میں ان کے عمل کو حقیر سمجھ کر وہاں سے چل دیا. انہوں نے مجھے بلایا کہ یہاں آؤ, میرا معمول تو وہی ہے جو آپ نے دیکھا ہے یہاں رہ کر, لیکن میرے جنتی ہونے کی ایک صفت یہ ہے کہ اگر اللہ نے کسی کو کسی خیر سے نوازا ہے تو مجھے اس سے اس پر حسد نہیں ہے. حضرت ابن عمر نے فرمایا کہ بس یہی وہ صفت ہے جس نے تمہیں جنتی بنایا ہے. میرے دوستو یہ میں نے واقعہ عرض کرنے کے لیے سنا ہے, یہ سمجھانے کے لیے عرض کیا ہے کہ حسد وہ خیر سے محروم کر دیتا ہے اور جو خیر اپنے پاس نہیں کیا ہے اس کو حسد ایسا کھا جاتا ہے جیسا آگ لکڑیوں کو کھا جاتی ہے. مستقبل کے لیے محرومی اور ماضی میں جو کچھ کیا ہے اس سب کو خاک بنا دیتا ہے حسد. مستقبل میں اس لیے نہیں کیا, مستقبل میں اس لیے نہیں کر سکتے کہ حسد نے پیچھے کر دیا, اور جو کچھ کیا ہوا تھا وہ سارا کا سارا اس لیے ضائع ہو جائے گا کہ حدیث میں آتا ہے کہ حسد نیکیوں کو ایسا کھا جاتا ہے جیسے آگ لکڑیوں کو کھا کے خاک کر دیتی. یہ ہے سوچنے کی باتیں. اس لیے یہ ساری محنت نقل و حرکت اپنے آپ کو مزاج نبوت پر اور سیرت صحابہ پر لانے کے ساتھ ہیں. حیات الصحابہ پڑھا کرو اور اپنے آپ کو اس کے تابع اور اس کا پابند بنایا کرو. کہا گیا تھا مولانا ارشاد علی سے کہ آپ تبلیغ کے اصول پر کچھ کتاب لکھ دیں تاکہ کام آپ کے بعد آپ کے اصولوں پر قائم رہے. فرمایا میں اسوہ نہیں ہوں, میں نمونہ نہیں ہوں, نمونہ صحابہ ہیں. میں نے حیات الصحابہ اس لیے مرتب کی ہے تاکہ اپنے آپ کو اس پر پیش کرو. میرے محترم دوستو بزرگو, এই কামের জন্য জরুরি হইল আপসের মধ্যে ইজতেমাইয়াত, পরস্পরের সম্পর্ক ইজতেমাইয়াত জরুরি. ইফতিরাক জুদাই এটা কখনই কাম্য না যে পরস্পরের মধ্যে বিভেদ. বলেন যে এত কিছু বলা হয় তারপরে কোনো ইজতেমাইয়াত থাকে না, ইফতিরাক দলাদলি হয়ে যায়, এর কারণটা কি? আর ইজতেমাইয়াত কেন তো জরুরি? বলেন যে ইজতেমাইয়াত এই জন্য জরুরি যে আল্লাহ তাআলার সাহায্য এবং আল্লাহ তাআলার মদদ এই ইজতেমাইয়াতের উপরে. ইয়াদুল্লাহি আলাল জামাআ, ইজতেমাইয়াতের উপরে আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার মদদ, আল্লাহ তাআলার নুসরত, অন্য কোনো কিছুর উপরে না. নামাজের কথা বলা হয় নাই, রোজা হজ জাকাতের কথা বলা হয়নি, বলা হয়েছে উম্মতের ইজতেমাইয়াত, মুসলমানদের ইজতেমাইয়াতের উপরে হলো আল্লাহ তাআলার হাত. বলেন যে এই ইজতেমাইয়াত তো তখন অতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা পিছনে যে কথাগুলো শুনলাম, যে গোনাগুলো কথাগুলো শুনলাম, এগুলো আমাদের মধ্যে আসবে. আর যখন নাকি আমাদের মধ্যে হাসাদ পয়দা হয়ে যাবে, হিংসা হিংসা পয়দা হবে, যে কারো উপরে কোন নিয়ামত যদি আল্লাহ তাআলা দান করেন, দিয়ে থাকেন, তো এটা দেখলে আমার ভিতরে যখন জ্বলন শুরু হয়ে যাবে যে তাকে কেন দেওয়া হলো, সেইটার কারণে তো অনেক উপরে উঠে গেল, মানুষের কাছে অনেক মকবুল আর অনেক প্যারা হয়ে গেল, এইটা যখন শুরু হবে তখন আর ইজতেমাইয়াত থাকবে না, চাই প্রকাশ করুক অথবা না করুক. কারণ হাসাদ যেটা এটা তাকাবুলের মধ্যে নিয়ে আসবে, তার বিরোধিতা শুরু করাই দিবে. যার ভিতরে হাসাদ হইল সে ওই লোকটা যত কাম করলে হোক না কেন তাকে কোনো যদি মহব্বত করতে পারবে না, তার বিরুদ্ধাচরণ শুরু করবে, তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা শুরু করবে. হাসাদ মানুষের মধ্যে থেকে মহব্বতকে বের করে দেয়. এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে হাসাদ করো না, ওয়ালা তাহাসাদু, হাসাদ করো না, ওয়ালা তাবাগাদু, দুশ্মনী করো না, দুশ্মনী করো না, ওলা তাদাবু, কাউকে একা ছেড়ে দিও না, তার পিছনে কারো পিছনে তুমি লাগিয়ে যেও না, নিষেধ করছেন. কারণ এর সবকিছুই ইজতেমাইয়াতকে ধ্বংস করে দেওয়ার জন্যই সবকিছু হয়, এই সবকিছু ইজতেমাইয়াতকে ধ্বংস করে দেয়. ইজতেমাইয়াত যদি না থাকে আল্লাহ তাআলার কোনো সাহায্য আর মদদ আমাদের উপরে থাকবে না. কারো উপরে হাসাদ করে কোনো লাভ নাই, এটা আল্লাহ তাআলা নিজে নির্বাচন করেন, আল্লাহ তাআলা বাছাই করেন. আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাঈকাতি রুসুলাহু ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা কাকে দিয়ে কাম নেবেন আল্লাহ তাআলা নিজে বাছাই করেন, ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা বাছাই করেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা বাছাই করেন. কাউকে যদি আল্লাহ তাআলা কাউকে যদি কোন কাম আল্লাহ তাআলা নিয়ে থাকেন, নিতে থাকেন, আর কেউ যদি তার বিরুদ্ধে হাসাদ করে, হিংসা করে, সে তো আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিরোধিতা করলো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এটি মেনে মহতরাম দোস্ত বুজুর্গ, সাহাবাদের মধ্যে এটা ছিল না। সাহাবারা যদি কাগজাপারে কোনো ভালো সম্বন্ধে জানতেন যে ওই নিয়ামতটা তার মধ্যে আছে, তো সাহাবারা তার সাথে থাকার জন্য চেষ্টা করতেন যে আমিও তার সাথে থেকে ওই আমলটাকে নিয়ে নিব, শিখব, যাতে করে আমার জন্য ওই ভালাইটা হয়। ওনাদের মধ্যে কোনো হিংসা ছিল না, কাউকে প্রাধান্য দিলে ওনারা হিংসাত্মক হয়ে যেতেন না। এক জেহাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তলোয়ার উঁচা করলেন, বের করলেন, কে আছে এই তলোয়ার নিতে পারে, এই তলোয়ারটা নেওয়ার যোগ্য কে আছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আগে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না যাও হযরত, অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে পুরানা সাহাবাদের মধ্যে একজন এবং যোগ্যতম সাহাবিদের মধ্যে একজন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার যোগ্যতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আর কে ভালো জানবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হইতো, এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তাকে মানা করে দিলেন, তাকে দিলেন না। এর দ্বারা ওনার ভিতরে কোনো ক্ষোভ পয়দা হইল না। উনি চিন্তা করলেন যে অন্যান্য যা কিছু থাক না কেন, হয়তো বা এই তলোয়ারটা নেওয়ার যে যোগ্যতা নবীজি চাইতেছিলেন ওইটা আমার মধ্যে নাই। উনি পাশে যেয়ে দাঁড়াই গেলেন, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আগে আসলেন, নিজের ফুফাতো ভাই, নিজের ফুফাতো ভাই হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধের ময়দানের ইতিহাস বড় ভয়াবহ ইতিহাস। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আগে আসলেন, নবীজি তাকেও দিলেন না, উনিও পুরানা, উনি অনেক যোগ্যতা, অনেক কোরবানি, অনেক মুজাহাদা, ইসলামের জন্য অনেক কিছুকেই দুজনে বরদাস্ত করছেন যা অধিকাংশ সাহাবাদের মধ্যে ছিল না, এত কিছু করছেন ওনারা ইসলামের জন্য, ওনাদের অতীত। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা আওয়াজ লাগাইলেন, ওই আওয়াজের সাথে আরো কিছু সংযোজন করলেন, এই তলোয়ারের হক আদায় করতে পারে এরকম কে আছে? এইবার ওনার দুজন পিছিয়ে গেলেন যে নিশ্চয়ই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জিনিস চাইতেছেন, এই তলোয়ারটার হক এমন যেটা আমাদের মধ্যে নাই। যখন বললেন তখন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আগে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তলোয়ার দিয়ে দিলেন। ওনারা দুজন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলার সাথে কোনো হিংসা করলেন না, কোনো হাসাদ করলেন না, বরং হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ওনার পিছে পিছে রওনা দিলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আবু দুজানাকে দিয়ে আজকে একটা কাম নেবেন যেটা শুধু তাকে দিয়েই হইতো। যখন উনি তলোয়ার নিয়া ওই যে দুশ্মনের দলের মধ্যে ঢুকে পড়লেন, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার পিছনে থেকে সচক্ষে যখন ওই ওনার লড়াই করা দেখলেন, বলে যে হা, আল্লাহ তাআলা যাকে দিয়ে কাম নিতে চায় আল্লাহ তাআলা তাকে দিয়ে এইভাবেই নেন। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, কারো যোগ্যতা দেখে কোনো হিংসা হাসাদ যেন না আসে, তার পিছনে যেন না লাগি, তাকে যেমন ওখান থেকে সরা, তাকে যেন কোনো ক্ষতির চিন্তা না করি, এটা নবুয়তি মেজাজের খেলাফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যেই গুণের নিয়ে যেই সমস্ত গুণাগুণের সমন্বয় ওনাতে গড়ছেন, এই সমস্ত গুণাগুণের পরিবর্তী জিনিস। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই, যিনি এই দিন সম্বন্ধে সবচেয়ে চিন্তা করা মানুষ যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন, হযরত ইলিয়াস রাহমাতে বলতেন যে আল্লাহ তাআলা যাকে দিয়ে কাম নিতে চায় আল্লাহ তাআলা তাকে দিয়ে কাম নিয়ে নেয়। আবাবিলকে বাইতুল্লাহকে বাঁচাইতে চাইলেন, হেফাজত করতে চাইলেন, তো আল্লাহ তাআলা আবাবিলকে ব্যবহার করলেন, আবাবিলকে বাছাই করলেন, আবাবিলকে দিয়ে ওই আবরাহা বাদশাকে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। তাই বলে কি কেউ এখন আবাবিলের সাথে হাসাদ করবে নাকি? কি বলেন, আবাবিলের সাথে হাসাদ করবে কেউ? কেউ করবে না। আল্লাহ তাআলা চাইছেন তাকে দিয়ে কাম নিতে। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা কাম নিতে চান কোন বান্দাকে দিয়ে, তার সাথেও যেন আমাদের আচরণটা এরকম হয়। একদিন নবীজি মসজিদে বসা ছিলেন, বললেন যে জান্নাতে একজন লোক আসতেছে, আসবে, এখনই আসবে। বলতে না বলতেই হলে সাহাব রবি আল্লাহ তালু আসলেন, সকলেই দেখলেন, অনেক পরিচিত ছিলেন। তো মানুষ আশ্চর্য হয়ে গেল, সাহাব কত সৌভাগ্যবান মানুষ যে দুনিয়া থাকতেই তার সম্বন্ধে জান্নাতে সুসংবাদ দিতেছেন স্বয়ং নবী। দ্বিতীয় দিন আবার একই কথা, এখনই জান্নাতে একজন মানুষ আসতেছে, আসবে আসবে, বলতে বলতে হযরত সাহাব রাদি আল্লাহ তাআলাও আসলেন। মানুষের মধ্যে আরো আগ্রহ সৃষ্টি হইল, ওই জামানা তো হাসাদ ছিল না। তৃতীয় দিন আবার একই এলান, এলান করতে করতে হযরত সাহাব রাদি আল্লাহ তাআলাও আসলেন। এইবার হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদি আল্লাহ তাআলাও, উনি হযরত সাহাব রাদি আল্লাহ তাআলাও সাথে ওনার বাড়িতে গেলেন, বললেন যে আপনার বাড়িতে আমি তিন দিন মেহমান হিসাবে থাকতে চাই, একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ থেকে আপনার আমল গুলাকে দেখবো, যে আমলের দ্বারা আপনি দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পাইলেন ওই আমল গুলো দেখবো, এবং এই আমল গুলো আমি নিজেও করবো যাতে আমিও জান্নাতে যেতে পারি। কি বলেন, এখানে হাসাদ আছে নাকি, তলব আছে যে কোন আমলের কারণে হইলো এটা, আমিও তার সাথে শরীক হয়ে যেতে পারি কিনা। এক রাত থাকলেন, দুই রাত থাকলেন, তিন রাত থাকলেন, দেখলেন যে কোনো আমল নাই। রাত্রে না দীর্ঘ সময় কান্নাকাটি, না দীর্ঘ সময় নামাজ, না দীর্ঘ সময় কোনো আবদ এবাদত কিছুই নাই। ওনার অভ্যাস ছিল এশার নামাজ পড়ে ঘরে ঘুমাইতেন, সোজা ফজরের সময় উঠতেন, সোজা ফজরের সময় উঠতেন। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার কাছে থেকে তো কোনো লাভ নেই, কোন আমল তো আপনাকে করতে দেখলাম না, আমি যাই গিয়া। উনি যাইতেছেন, হযরত সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকলেন যে শোনো, নবীজি যখন বলছেন তো নিশ্চয়ই তো একটা কারণ হবে, তো আর কারণ আর কোনটা হবে, তা একটা কথা তোমাকে আমি বলি, এইটা হইতে পারে। সেটা হলো যখনই কোনো মানুষের কাছে কোনো নিয়ামত দেখি, আল্লাহ তাআলা তাকে কোনো নিয়ামত দান করছেন, কোনো যোগ্যতা দান করছেন বা কোনো নিয়ামত দান করছেন, তখন আমার ভিতরে কোনো হাসাদ পয়দা হয় না, আমার ভিতরে কোনো হাসাদ পয়দা হয় না, যে আমার কাছে কোনো খারাপ লাগে না যে তাকে কেন এত কিছু দেওয়া হইতেছে, দেওয়া হইল, আমার কাছে কোনো খারাপ লাগে না। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ, এই যে এই গুণটাই, এই হাসাদ না করা, এই গুণটাই ওনাকে জান্নাতি মানে জান্নাতি বানাই দিছেন। ওনার ইন্তেকালের আগেই নবীর মুখ দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছেন। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, হাসাদ হাসাদ যদি করে তাহলে হবেটা কি, হাসাদ করলে তার ভবিষ্যৎ বরবাদ, অতীত বরবাদ। যে হাসাদ করবে সে তখন তার পিছনে লেগে যাবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত খায়রের থেকে মাহরুম করে দিবেন। যে হাসাদ করবে, যে হিংসা করবে, আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতে সমস্ত খায়রের থেকে মাহরুম করে দিবেন, কোন ভালো কাম আল্লাহ তাআলা তাকে করতে দিবেন না, ভালো কাম আল্লাহ তাআলা তার থেকে নেবেন না। আর এখন হাসাদ করার কারণে তার ভিতরে এমন একটা আগুন জ্বলবে, যেই আগুনে তার অতীতের সমস্ত নেকিকে জ্বালাই দিবে। হাদিসের মধ্যে আছে যে হাসাদের দ্বারা মানুষের জীবনের নেকি এমন ভাবে শেষ হয়ে যায় যেভাবে খুন দিয়ে টান দিলে মাথার থেকে চুল চুল ঝরে পড়ে যায়, তার অতীতের সমস্ত নেকি শেষ হয়ে যাবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, হাসাদের দ্বারা মানুষের ভবিষ্যৎ বরবাদ, অতীত তার বরবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসাদের থেকে হেফাজত করে। আর এই হাসাদ থাকার কারণে হইল আমাদের মানুষের মধ্যে, জামাতের মধ্যে, কামের মধ্যে ওই দল দল দল হয়, গ্রুপ হয়। আল্লাহ তাআলা এই দল আর গ্রুপের থেকে আমাদেরকে হেফাজত করে, কারণ এইটা যদি না, এটা যদি গ্রুপ বন্দী হয়ে যায়, দলাদলি হয়ে যায়, সেখানে আল্লাহ তাআলার কোনো রহমত থাকবে না। আল্লাহ তাআলার রহমত যদি না থাকে তাহলে কামও শেষ, আমিও শেষ। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, সাহাবাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত মহান গুণের দ্বারা গুণান্বিত করছেন, সাহাবারা এই সমস্ত গুণকে অর্জন করছেন, আমলি জীবনে এগুলোকে অর্জন করছেন। যেহেতু এটা নবীওয়ালা কাম, এই কাম করার জন্য নবীওয়ালা মেজাজ পয়দা করতে হবে, এই সমস্ত গুণ নিজের মধ্যে আনার অর্জন করার মাধ্যমে, অর্জন করার দ্বারা। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছিল যে আপনি তবলিগের একটা উসুল লিখে যান, একটা উসুল লিখে যান, যে উসুল দেখে যেটাকে মানুষের মডেল বানাবে, যেটার অনুসরণ করবে, যে আপনি বলে গেছেন তা হজরত ইউসুফ আলাইহিস বলছেন যে আমি কোন মডেল না, আমি কোন নমুনা না, নমুনা হলে সাহাবারা, নমুনা হলে সাহাবারা, আমি হায়াত সাহাবা জমা করছি, এই জন্য জমা করছি, আমি ওই হায়াত সাহাবার উপরে বক্তব্যের উপরে আমি আমার নিজেকে পেশ করব যে এই বক্তব্যের সাথে আমার জীবনের মিল আছে কিনা। হ্যাঁ, মনে করে বড়াই করার জন্য না, যে হায়াত সাহাবার যে বক্তব্য আছে, বিষয়বস্তু আছে, এর উপরে আমি আমার নিজেকে পেশ করব যে আমি ওই অনুযায়ী আছি কিনা। বলে যে আমি মডেল না, আমি নমুনা না, নমুনা হলে সাহাবারা, আমি সাহাবাদের জিন্দিগিকে জমা করে দিছি। এই জন্য উনি বলতেছেন যে ভাই হায়াত সাহাবাকে আমরা খুব পড়ি, পড়ি এই জন্য নিজেকে গঠন করে নিজেকে গড়ার জন্য, তরবিয়তের এলে নিজেকে গড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ওইভাবে গড়ার জন্য তৌফিক দিয়ে দেন, যেভাবে গড়লেন নববী মেজাজ আমাদের মধ্যে পয়দা হয়, আর ওই সিফতগুলো আমাদের মধ্যে পয়দা হয়, যেই সিফতের দ্বারা আমাদের মধ্যে এই কামের যোগ্যতা অর্জন হয়, আল্লাহ তাআলা এই কাম আমাদের থেকে নিয়ে থাকেন। ইয়ে নকল হরকত আপনে আন্দর ইয়ে সিফাত পয়দা করনে কে লিয়ে হ্যায়, ইসলিয়ে ইসমে দো চিজে জরুরি হ্যায় কি ইয়ে সিফাত মতলুব হ্যায়, اور ان صفات کو حاصل کرنے کے لیے وہ طریقہ محنت بھی مطلوب ہے جو طریقہ محنت صحابہ کا تھا کہ ایسے اخلاق، ایسے اعمال، ایسا مزاج، ایسا علم، ایسا صبر، ایسا تقویٰ، اور اپنے اندر ان صفات کو لے کر اگر مسلمان حرکت میں آئے، دین کی دعوت کا مطلب ہی یہی ہے کہ ان ساری صفات کی عملی دعوت دی جائے امت کو، نقل حرکت کے ذریعے امت کو اسلام کا مزاج، اسلامی معاشرہ پیش کرنا ہے۔ نقل حرکت کا مقصد اصل یہ تھا کہ امت نقل حرکت کے ذریعے، امت کو نقل حرکت کے ذریعے دین پیش کیا جائے، یہ اصل مقصد ہے اللہ کے راستے کی نقل حرکت کا۔ اس لیے اپنی محنت کو صحابہ کرام کے طریقہ محنت پر لانا ہے، وہ طریقہ محنت یہ تھا کہ ان صفات کا بندر پیدا کرتے ہوئے ان کی دعوت کو لے کر امت میں پھر آ جائے، اس لیے کہ امت کی نقل حرکت جاری پانی کی طرح ہے، جاری پانی پاک رہتا ہے، پاک کرتا ہے، یہ اپنے اندر صفات پیدا کرنے کے لیے مجاہدہ ہے۔ اللہ رب العزت کا وعدہ ہے کہ جب ہمارے راستے محنت کریں گے ہم ان پر خیر کی ساری راہوں کو کھول دیں گے۔ মেরে মহতরম দোস্তর বুঝলো যে আল্লাহ রাস্তার নকল হরকত যেটা, যে আমরা আল্লাহ রাস্তাতে যাই, আল্লাহ রাস্তাতে যে আমরা বের হই, এর দ্বারা মাকসাদ হলো আমার মধ্যে এই সিফত গুলো অর্জন করা। এই সিফত গুলো অর্জন করে যখন নাকি আমরা মানুষের কাছে যাব, আর মানুষ আমাদের আমলেই এই জিনিস দাওয়াতটা দেখবে যে আমাদের মধ্যে ওই সিফত আছে, যে সিফতের উপরে আল্লাহ তাআলার এবং আল্লাহ নবীর পক্ষ থেকে বিভিন্ন ওয়াদার কথা আছে, এই সিফত গুলা আল্লাহ রাস্তাতে যারা সফর করতেছে তাদের মধ্যে আছে, আমলি দাওয়াত। যখন নাকি আমরা আমলি দাওয়াত পেশ করতে থাকবো তখন আল্লাহ তাআলা খায়রের বড় বড় দরজাকে আল্লাহ তাআলা খুলতে থাকবেন। বলেন যে আসল মাকসাদ হলো এই সিফত গুলো অর্জন করা। সাহাবারা এই সিফতকে নিয়ে সফর করতেন, এই সিফতকে নিয়ে তারা সফর করতেন যে ইসলামী আখলাক, ইসলামী ইবাদত, ইসলামী তরিকার কথোপকথন, ইসলামী তরিকার চলাফেরা, ইসলামী তরিক, সমস্ত ইসলামী তরিকে যেটা আছে এটা নিজের জীবনে মুআমালাত মুআশারাত সবকিছু ইসলামী তরিকা নিয়ে যখন বান্দা সফর করতে থাকবে তো মেরে মোহতরম দোস্তো বুজুর্গ, আল্লাহ তাআলা খায়রের দরজাকে খুলে দিবেন, আল্লাহ তাআলা খায়রের দরজাকে খুলবেন, মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হইতে থাকবে। বলেন যে এই নকল হরকতের দ্বারা শুধু সময় পার করা মাকসাদ না, সময় পোড়া করা মাকসাদ না, মাকসাদ হলো এই সমস্ত সিফত গুলা, তাহাম্মুলের সিফত, সবরের সিফত, মাফ করে দেওয়ার সিফত, মানুষের দোষকে গোপন রাখার সিফত, দোষ গোপন প্রকাশ পেয়ে গেলে ওইটাকে তাবিল করার সিফত, আর হাসাদ না করার সিফত, মানুষের কারোর কবর কোন নিয়ামত দেখলে খুশি হওয়া এবং ওই নিয়ামত পাওয়ার কারণে তার যে পরিণতি যেটা ওই পরিণতি নিজে পাওয়ার জন্য তার অনুসরণ করা, যে ওই পরিণতি আমার কি করে, আমার কি করে হইতে পারে। মেরে মোহতরম দোস্তো বুজুর্গ, এই সিফতকে নিয়ে যখন নাকি আমরা চলতে থাকবো, যখন চলা শুরু হয়ে যাবে তো মেরে মোহতরম দোস্তো বুজুর্গ ইস্তেমাইয়াতে পয়দা হবে, আল্লাহ তাআলা বড় বড় খায়রের দরজাও খুলবে। এইটার জন্য হলো নকলে হক আল্লাহ রাস্তাতে যাওয়ার জন্য বলা হয়। ইসকে লিয়ে হমে আজায়ম করনে হ্যায়, মসলা আপনি জাত কা নাহি হ্যায়, সিরফ সারি উম্মত সারি ইনসানিয়ত কো জাহান্নাম সে বাচানা ইস উম্মত কি জিম্মেদারি হ্যায়। ইস উম্মত কা এক এক ফর্দ ও পুরি উম্মত কা জিম্মেদার হ্যায়, ওর পুরি উম্মত এক ফর্দ কি জিম্মেদার হ্যায়। ইয়ে উম্মত এক কশতি কি সওয়ার হ্যায়, ইস কশতি মে আগর সারে আবিদ হো ওর এক সুরাখ করনে ওয়ালা হো তো ইয়ে সব কো লে ডুবেগি। ইসলিয়ে ইস জিম্মেদারি কো পুরা করনা ইয়ে খুদ আপনি নজাত কা জরিয়া হ্যায়। ইসলিয়ে আজম করে ইরাদে করেন ইনশাআল্লাহ হাম আপনে আপকো ইন সিফাত কা পাবন্দ বানাতে হুয়ে ওর সারি উম্মত কো দিন পর লানে কে লিয়ে নকল হরকত ওর মেহনত করেঙ্গে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গো, বলেন যে সমস্যা শুধু আমার নিজের জন্য না, আমার নিজেরও সমস্যা আখেরাতের ব্যাপারে, আমার নিজেরও সমস্যা, সমস্ত উম্মতের সমস্যা। এই জন্য এই নকল হরকত এই জন্য যে আমার সমস্যাও সমাধান হয়, সমস্ত উম্মতের সমস্যার সমাধান হয়। যখন নাকি এই সিফত গুলো অর্জন করার লক্ষ্যে আমরা সফর করতে থাকবো আর মানুষের কাছে যাইতে থাকবো, তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আমার সমস্যারও একটা সমাধান হয়ে যাবে এবং সমস্ত উম্মতের সমস্যার সমাধান কি এইটা তারা উপলব্ধি করতে পারবে, ওইটাকে তারা গ্রহণ করার জন্য একটা সুযোগ তাদের সামনে খুলবে, তারাও নিজের সমস্যার সমাধান করার জন্য তারাও আল্লাহর রাস্তাতে ভেবে বের হয়ে এই সিফত গুলো নিজেদের মধ্যে অর্জন করবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই উম্মত শুধু নিজের জন্য না, এই উম্মতের এক একজন ফাদ পুরা উম্মতের জন্য, আর পুরা উম্মত এক একজন উম্মতের জন্য। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই উম্মতের মেশাল তো হলো এরকম, যেমন নাকি একটা নৌকায় আরোহী, নৌকা আরোহীদের মধ্যে সকলেই যদি আবেদ হয়ে থাকে, সকলেই আবেদ, কেউ নাফরমান না, কিন্তু একজন খালি কি করতেছে, নৌকাটা নিচের থেকে সিদ্ধ করতেছে। যদি সে নৌকাটা সিদ্ধ করতে পারে তাইলে যে সিদ্ধ করলো সেও ডুববে আর যারা আবেদ ছিল তারাও ডুববে, সকলেই শেষ হয়ে যাবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য এক একজন উম্মতের নিগরানি আমাদের সকলের মিলে করতে হবে, এই জন্য আমাদের রক্তকে ফারেক করতে হবে, বড় বড় আজায়ম করতে হবে, দেশের জন্য বিদেশের জন্য নিয়োগ করতে হবে, হিম্মত করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। কি বলেন ভাই? এক এক সাল কি